الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه بارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال الله تبارك وتعالى: وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. وقال رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. وقال رسول الله صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال صلى الله عليه وسلم. میرے بھائیوں، دوستوں اور بزرگوں، اللہ تعالیٰ نے انسان میں بہت سی استعدادیں رکھی ہیں. نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد، دوستوں اور بزرگوں اور بھائیوں، বলেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়াদুহু মানুষের মধ্যে অনেক যোগ্যতা রাখছেন। বতাওয়াজ জানদার হোনে কে ইনসান মে হায়ওয়ানিয়ত কা মাদদা ভি হ্যায়। বলেন যে দুস্ত মানুষ জানদার, যেহেতু মানুষের মধ্যে জান আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে হায়ওয়ানিয়তের যে একটা মাদদা সেটাও রাখছেন। বতাওয়াজ এক জানদার হোনে কে ইনসান বহুত সে এসে কাম করতা হ্যায় جن میں انسان کا کوئی کمال نہیں، انسان بھی ان کاموں کو کرتا ہے، جانور بھی ان کاموں کو کرتے ہیں۔ بولیں جی دوستو، مانوس جاندار ہوا حساب ہے، مانوس انیک گلو کام کرے۔ بولیں جی اگلار مدے مانوس کنو سمانا سیدا عزت بیپار نمبر تو نئے۔ بولیں جی سمست کام تو مانوس جی رکم کرے، ٹھیک ایمنی بھابے مانوس چارا انانا حیوان جانوار جارا تاراو کرے۔ انسان صبح اٹھتے ہی اپنا منہ دھوتا ہے، بدن صاف کرتا ہے، اچھے کپڑے پہنتا ہے۔ بولیں گے مانو سکالے اٹھے گھومتے کے شیتار منہ کے دھوئے، کپڑا پرشکار کرے، شریر کیسے پرشکار کرے۔ ان کاموں کے کرنے میں انسان کا کمال نہیں ہے، سارے جانور یہ کام کرتے ہیں۔ বলেন যে দোস্ত, এইগুলো মন ধোয়া, মুখকে পরিষ্কার করা, শরীর পরিষ্কার করা, বলেন যে এগুলো তো জানোয়ারও করে, সুতরাং সেটার মধ্যে মানুষের কোনো ফজিলতার কামাল আর বুজুর্গি নেই। বিল্লি উঠতি হ্যাঁ আপনি হাত কো থুক লগা কর আপনা মুহ সাফ কর লেতি হ্যায়। বলেন যে বিড়াল সে তার হাত দিয়া তার মুখকে সে পরিষ্কার করে। মুরগি জব খানে পিনে সে ফারিগ হো জাতি হ্যায়, আপনি পেটো কো ফুটাতি হ্যায়, اپنی چون سے اپنے جسم کی صفائی کرتی ہے۔ انہوں نے مرغی جو ہم کھانا کھائی لو تار خاند شیش ہوئی لو تو بولیں جے تار فورن مدے پکر مدے جے مہینے لگے شدا سے تار چھوٹ دیا پرشکر کرنے۔ اگر کسی کھیت میں پانی کھڑا ہے تو چڑیا اور مینا چھوٹے پرندے اس پانی میں بیٹھ کر اپنے پر پھیلاتے ہیں، اپنے غسل کا انتظام کرتے ہیں۔ বলেন যে যদি এমনি ভাবে কোন জমিনের মধ্যে পানি কোথাও বন্ধ থাকে তো সেখানে মধ্যে শুধু শুধু পাখি এমনি ভাবে চড়ুই পাখি তাদের পাখাকে মেরে আর খুলে দেয়, আর সেখানের মধ্যে সেই পানি দিয়ে তারা গোসল করে নেয়। বন্দর এক দূসরে জুয়ো নিকালতে বলেন যে বান্দর যে আছে সেই বান্দরে এক বান্দর অন্য বান্দরের শরীর থেকে যে পোকা আছে ওই পোকা গুলো সে পরিষ্কার করে আপনার মুহ সাফ করা আপনার বদন সাফ করা আচ্ছে কপড়ে পহননা ইনসানো কে অন্দর জানোরো কে অন্দর বলেন যে নিজের মুখকে পরিষ্কার করা নিজের শরীর পরিষ্কার করা ভালো কাপড় পরিধান করা বলেন যে এটার মধ্যে মানুষের কোনো কামাল নাই বলকে এটা তো জানোয়ারের মধ্যেও পাওয়া নাই ফির ইনসান ঘর সে বাহার নিকলতা হ্যাঁ রোজি কমানে কে লিয়ে বলেন যে এরপরে মানুষ তার ঘর থেকে তার বাড়ির থেকে বের হয়ে পড়ে কামাইয়ের জন্য তার রোজিকে রুজির তালাশে রোজি তালাশ করা ইনসান কা কামাল নেই সারে জানোয়ার আপনি রোজি তালাশ করতে হ্যাঁ ইনসান ভি আপনি রোজি তালাশ করতা বলে যে দোস্ত রুজি আর তার রিজিক তালাশ করার মধ্যে মানুষের কি সম্মান হইতে পারে বলে যে সেটার মধ্যে তো অন্যান্য জানোয়ার তারাও সেই রুজি আর তাদের রিজিককে তারাও তালাশ করে যেমনি মানুষ তালাশ করে এমনিভাবে অন্যান্য জানোয়ার তারাও তালাশ করে এই হাদিস মে আতা আগে তুম এসে তবাক্কুল করো আল্লাহ পর জেসে জানোরো কা আল্লাহ পর তবাক্কুল হ্যায় পরিন্দো কা তবাক্কুল হ্যায় সুবহ খালি পেট জাতে হ্যায় শাম কো পেট ভরে হুয়ে ওয়াপস আতে হ্যায় বলেন যে হাদিসের মধ্যে আসছে যে তোমরা যদি ওইভাবে তাওয়াক্কুল করো যেমনি ভাবে জানোয়ার সে তাওয়াক্কুল করে এমনি ভাবে পাখি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে সকালবেলায় খালি পেটে বাইর হয়ে পড়ে এবং সন্ধ্যাবেলায় সে তার পেট পরিপূর্ণ করে সে ফিরত আসে ইনসান আপনি নিয়ে মকান বানানা চাতা হ্যায় বলেন যে মানুষ সে থাকার জন্য তার ঘর বানায় अगर इंसान तहखाना बनाता है तो लाखों जानवर जमीन में अपना घर बनाते हैं तो बोले जी भाई बुजुर्ग दोस्त मनुष्य भावे घर बनाए अन्य जानवर ये रखम आते हैं जो गुलाए जमीन उपरे घर बनाए इंसान अपना ऊंचा मकान बनाना चाहता है तो ऐसे भी परिंदे हैं जो छोटे दस्त में घर नहीं बनाते घोंसला नहीं बनाते बल्कि वो उस सारे जंगल में सबसे ऊंचा दरख्त উসকি সবসে উঁচি টহনি পর ও আপনা ঘোসলা বানাতে বলেন যে মানুষ দুনিয়াতে মানুষে চায় যে আমার বিল্ডিং আমার ঘরটা অনেক উঁচা হোক উপরে হোক সে মানুষে দুনিয়াতে উঁচা ঘর বানায় তো বলেন যে পাখির মধ্যে এরকম পাখি আছে যেগুলো জঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচু গাছ তালাশ করে এবং সেই উঁচু গাছের মধ্যে সবচেয়ে উঁচু ডাল শাখা যেটা হয় সেটার মধ্যে সে ঘর বানায় তো এইটার মধ্যে মানুষ আর পাখি দুর্দন্ত সমানই হয়ে গেল अगर इंसान अजीब और गरीब मकान बनाता है तो एक परिंदा बिया होता है वो बड़ा अजीब मकान बनाता है तो बोले जी भाई दोस्तों मानुष এরকম ভাবে তার ঘরকে সুন্দর করতে চায় তো বলে যে পাখির মধ্যে এরকম এক পাখি আছে যে এরকম ভাবে খুব সুন্দর করে তার বাসাকে বানাইতে চায় সে সুন্দর করে আজীব নমুনায় তার বাসাকে বানায় আমতৌর পে তো পরিন্দে ঘোসলা বানাতে হ্যায় তিনকে নিচে রাখতে হ্যায় উপর সে নঙ্গা হোতা হ্যায় বলেন যে সাধারণভাবে পাখিরা যে ঘর বানায় তার নিচে সে এরকম ভাবে যে পাতাগুলো বা শাখাগুলো দিয়া সে তার নিচ দিকে ঘর বানায় উপর দিক তার খোলা থাকে ও আপনি টেহনি সে লটকা হুয়া আপনা ঘোসলা বানাতা আর বলে যে পাখি তো তার বাসাটাকে ওই পাখি সেই বাবুল পাখির কথা বলছে সেটা কি করে বলে যে সে তো তার ডালের সাথে লটকাইয়া তার বাসাকে বানায় মহুতি সকল কা হতা গাজর কি তরহ সে উপর সে পতলা নিচে সে মোটা বলে যে সেটা গাজরের মতো হয় উপর দিকটা শুরু থাকে আর নিচ দিকটা তো বাবুল পাখির বাসা পর হয় উস গজলে মে দাখিল হোনে কা দরওয়াজা ভি লাগাতা হ্যায় আর বলে যে সে তার বাসায় প্রবেশের জন্য সে একটা দরওয়াজা দরজার ব্যবস্থা করে দরওয়াজে কে উপর শেড ভি বানাতা হ্যায় আর বলে যে দরওয়াজা তার দরজার উপরে সে একটা শেডও লাগায় রাত কো জুগনু পকড় কে লে আতা হ্যায় আপনে ঘোসলে কে তিনকো মে জুগনু কো ফসা দেতা হ্যায় রাত কো বিজলি কা ভি ইন্তজাম করলে আর বলে যে সেই পাখি তো এরকম পাখি তার রাত্রে আলোর জন্য ঝিনুক পোকাকে ধরে নিয়ে আসে আনে তার বাসার ভিতরে এক বলেন যে আনে আটকায় আর সেই বাসার ভিতরে সেই সারা রাত্র সেই ঝিনুক পোকা থাকে তার দ্বারা তার পাখির ইন্তজাম হয়ে যায় अब ये सारे काम हुआ है जो इंसान बतौर जानदार होने के करता है इसमें इंसान का कमाल नहीं বলেন যে দোস্ত এই সমস্ত কাম মানুষেও করে বলে যে মানুষ জানদার প্রাণী হওয়া হিসেবে এই সমস্ত কাম করে এর মধ্যে মানুষের কোন সম্মান বা কামাল বুজুর্গি নাই انسان اپنے بیوی بچوں کے ساتھ زندگی گزارتا ہے, اس میں انسان کا کمال نہیں ہے. ہر جانور دو دو کی جوڑی بن کے میاں بیوی کی زندگی گزارتے ہیں. بولے جی دوست, مانوش تو بیوی بچہ نہیں ہے, دنیا کے تار سب سر کے چار بیوی بچوں مدد سے تھکے بیوی ساتھ بچہ نہیں تھکے. بولے جی مدد مانوش کی بزرگی ہوتے پڑے, باقی دو جن جڑا جڑا یہ رکم تا سب استری ہسے تر زندگی کے چارا ایک ساتھ تارا تھکے. چڑیا چڑا مل کر گھونسلا بناتے ہیں. বলেন যে চড়ুই পাখি তারা দুইজন একত্রিত হয়, পুরুষ মহিলা একত্রিত হয়, বলেন যে তারা নর মাদা দুটো একত্রিত হয়ে বাসা বানায়. চড়িয়া উসমে আন্ডে দেতি হ্যাঁ, বলেন যে সেইখানের মধ্যে চড়ুই পাখি সে আন্ডা দেয় ডিম পারে. আন্ডে দে আল্লাহ বচ্চে নিকালতে হ্যাঁ, বলেন যে এরপরে এদের থেকে আল্লাহ বাচ্চা বাহির করে. চড়িয়া চেরা মিল কর দানে লাতে হ্যাঁ আর আপনার বচ্চোকে মুহ মে ডালতে হ্যাঁ. বলেন যে সেই গানের মধ্যে ওই চড়ুই পাখি গুলো কি করে, বলে যে যাইয়া তারা সেই রকম খাদ্য আর দানা নিয়ে আসে, এসে তার বাচ্চার মুখের মধ্যে দেয় উঠায় দেয়. তো আপনি বাল বচ্চোঁ কা খানে কা ফিকর করনা ইনসান মে ভি হ্যায় জানোয়ারোঁ মে ভি হ্যায়. বলে যে দোস্ত, বিবি বাচ্চার খানা পিনার ব্যবস্থা করা ইন্তজাম করা, বলে যে সেটা যেরকম মানুষের মধ্যে পাওয়া যায় এমনি ভাবে জানোয়ারের মধ্যে পশু পাখির মধ্যেও পাওয়া যায়. ইনসান আপনি আপকে বড়া বানানা চাহত, বলে যে মানুষ সে নিজেকে বড় বানাইতে চায়, অন্যরূপে প্রাধান্য দিতে চায়। আপনি মহল্লে মে মে সবচেয়ে বড়া ইনসান বান যাও, সে এই কথা চেষ্টা করে যে আমার মহল্লায় আমি সবচেয়ে বড় মানুষ হইব. আপনি শহরে মে মে সবচেয়ে বড়া ইনসান বান যাও, আমি আমার শহরে সবচেয়ে বড় ব্যক্তি হব. আপনি মুল্ক মে মে সবচেয়ে বড়া ইনসান বান যাও, আমি আমার দেশের মধ্যে সবচেয়ে বড় মানুষ বনবো. দশ মুরগিয়া হ্যাঁ এক মুরগা হ্যাঁ অমন চ্যান সে ইন সব কা গুজারা হো রা হ্যায়. বলে যে দোস্ত, দশটা মুরগি আছে একটা মুরগা, তো বলে যে এরা দশ জন দিয়া এক মুরগা আরামের সাথে তার জিন্দগি চলতে থাকে. ঘরওয়ালা বাজার গিয়া এক মুরগা আর লেকর আ গিয়া, বলে যে ওই ঘরের মালিক সে বাজারে গেল আর একটা মুরগা নিয়ে খরিদ করে নিয়ে আসলো. আর নয়া মুরগা পুরানা মুরগা দোনো মে লড়াই শুরু হো যায়গি. বলে যে সেই গানের মধ্যে এখন নতুন মুরগা আর বাসায় যে পুরানো মুরগা ছিল দুটার মধ্যে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে. এই লড়াই খানে পর নেই দানে এতনে হ্যাঁ যে সব মুরগো পুরে হো সকতে হ্যায়. বলে যে এই যে যুদ্ধটা হয় সেটা খানার জন্য না, কারণ সেইখানে তো এই পরিমাণে খানা আছে যে একশো মুরগা হইলেও সে খাইয়া খাইতে পারবে. আর রহনে কি রহনে কি জায়গা পে ভী লড়াই নেই হ্যায়, জায়গা ইতনি হ্যায় যে সব মুরগো কো জায়গা মিল সকতি হ্যায়. আর বলেন যে জায়গা নিয়েও লড়াই হয় না, কারণ এই পরিমাণে জায়গা আছে সেইখানে একশো মুরগা হইল সে থাকতে পারবে বাস করতে পারবে. লড়াই এস বাদ পর হয় যে এস ঘর কা বড়া মুরগা কোনসা, বলে যে এখানে যুদ্ধটা লড়াইটা কিসের উপরে হয় যে এই বাবদে বড় মুরগা কে হবে সেটা নিয়ে তাদের যুদ্ধ. দোনো লড়তে লড়তে এক মুরগা জিত যায়গা এক হার যায়গা, বলে যে দুনো মুরগা যুদ্ধ করে লড়াই করতে থাকে, বলে যে লড়তে লড়তে এক সময় এক মুরগা বড় হয়ে যায় জিতিয়ে যায়, সে বড় হয়ে গেল আর যেটা হারিয়ে গেল সেটা শুরু হয়ে গেল. সে না টান কর চলেগা গর্দন আপনি উঁচি করেগা, বলে যে তার শিরাকে তার মুখকে টানাইয়া মাথাকে উঁচু করে সে চলতে থাকবে, জোর দিয়ে আজান দেগা আর সে জোরে আওয়াজ দিবে আজান দিবে. হারনে ওয়ালে মুরগে কি গর্দন নিচে হয়ে যায়গে, আর যে মুরগাটা হারিয়ে গেল তার মাথা নত হয়ে গেল. আর ও জব দেখেগা বড়া মুরগা দূর চলা গিয়া ফির দানা খায়গা, তো সে কি করবে দেখবে যখন যে বড় মুরগা দূরে চলে গেছে তখন যে সে দানা খাবে দানা পানি খাবে. আগের ও বড়া মুরগা উসকে তরফ আয়েগা ও জোর সে কুর করতে বলেগা তুম দবা কে ওয়া সে ভাগ যায়. বলে যে দোস্ত, এখন যখন দেখবে যে বড় মুরগা ও দানা খাইতেছে দানা পানি, তো সে যখন এদিকে আসতে থাকে বলে যে একটু দূরে খুব করলেই সে ভাগিয়ে চলিয়া যায় ভালোই চলিয়া যায়. ये सारे काम इंसान बतौर एक जानदार होने के करता है. बोले जे एगुले जे मानुषी करे बड़ हवार जन्य, बोले जे सेटा मानुष जानदार हवा हिसेबे प्राणी हिसेबे करे. जो इंसान इस दुनिया में आया है और अपनी सारी जिंदगी सिर्फ इन्हीं कामों में गुजार दी है उलाएक कल अनाम बल हुम अबल. बोले जे भाई दोस्तों, जे समस्त मानुष दुनिया ते आसलो আর প্রাণী হিসেবে এই সমস্ত কাজকর্মের মধ্যে তার জিন্দগি কাটাই দিল, বলেন যে আল্লাহ জাল্লা শানু ফরমান এনা এনারা জানোয়ার, বলতে জানোয়ার নয় জানোয়ারের চেয়ে ওরা বেশি খাপত্তার খারাপ. ও জানোয়ার কি জায়গা দোজখ বানাই, জানোয়ার কি জায়গা আল্লাহ নে দোজখ বানাই. বলেন যে ভাই দোস্ত যে জানোয়ার হবে, বলেন যে জানোয়ারের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দুজখকে বানাইছেন, জাহান্নামকে বানাইছেন। তো আসলি জানোয়ার উনকো তো কাল কিয়ামত কে দিন এক দূসরে বদলা দিলবা কর মিট্টি বনা কে হমেশা কে লিয়ে খতম কর দেন। বলেন যে ভাই যারা আসল জানোয়ার হবে গরু ছাগল এগুলা, বলেন যে এই সমস্ত জানোয়ারের আবশ কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানহু উঠাইবেন এবং একজন থেকে একটা আরেকজন যে জুলুম করছিল তার বদলা নিবেন, বদলা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জানোয়ারকে মাটি বানিয়ে দেবেন। লেকিন জো ইনসান জানোয়ার জেসে জিন্দগি গুজারে উসকি ফিকর উনি কামো কে লিয়ে হয় জো জানোয়ার করতে হয় উস ইনসান কো আল্লাহ দোজখ মে ডালে। বলে যে কিন্তু যে ব্যক্তি মানুষ হবে, মানুষ হয়ে ওই সমস্ত কাম করবে যে কাম জানোয়ার করে আর এর ভিতরে তার জিন্দগিকে শেষ করবে, বলে যে আল্লাহ জাল্লা শানহু তাকে শেষ করবেন না, বলকি ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোজখের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ নে ইনসান মে আল্লাহ কে খলিফা বননে কি ইস্তেদাদ ভি রাখি। বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু মানুষের মধ্যে বলে যে আল্লাহর খলিফা বানার যোগ্যতাও রাখছে। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা মে জমিন পর আপনা খলিফা বানানা চাহতা। আল্লাহ বলে যে আমি আমার জমিনের উপরে আমার খলিফা প্রতিনিধি বানাইতে চাই। ইনসান আল্লাহ কা খলিফা তব বনেগা কি জো উসকে পাস হ্যায় জান আপনি মাল আপনা ও সব দূসরো কি জিন্দগি বানানে পে লাগা। বলে যে মানুষ কখন খলিফা বনতে পারবে, জমিনের উপরে কখন মানুষ আল্লাহর খলিফা হবে, যখন সে তার পুরা জান আর মাল অন্যের উপকারের মধ্যে খরচ করবে, অন্যের উপকারের মধ্যে লাগাবে। আপনি খানে তো খরচ করনা হায়ওয়ানিয়ত হ্যায়। বলে যে নিজের খানার উপরে আপনার জান মাল লাগানো, বলে যে এটার নাম হইল হায়ওয়ানিয়ত। দূসরোকে কে খিলানে পে লাগানা ইয়ে খিলাফতে খুদাবন্দি কা কাম। বলেন যে অন্যের উপরে অন্যকে খানা খাওয়ানো, অন্যের উপরে লাগানো, বলেন যে সেটার নাম হইল খিলাফতে খুদাবন্দি, আল্লাহ খলিফা খলিফার কাম। জান আল্লাহ নে আমির কো ভি দি হ্যায় গরিব কো ভি দি হ্যায়। বলে যে দোস্ত জান তো আল্লাহ আমির কেও দিছেন গরিব কেও দিছেন। হর ইনসান আপনি জান দূসরোকে ফায়দে পে লাগায়, প্রত্যেক মানুষ তার জান অন্যের উপকারের মধ্যে লাগাবে। এ গরিব আদমি হ্যায় উসকে মহল্লে মে এক মালদার ভি রহতা হ্যায়, ও মালদার বিমার হো গিয়া, ইয়ে গরিব জাকর উসকি টাঙ্গে দবায়। বলে যে দোস্ত এক মহল্লার মধ্যে একজন মালদারও বাস করে, একজন গরিবও বাস করে, তো বলেন যে একসময় মালদার অসুস্থ হয়ে পড়লো, তো বলেন যে গরিবের জন্য হইল যে সে দরির কাছে যাবে এবং যাইয়া তার পাও দাবাইবে, যেহেতু সে অসুস্থ এই জন্য যাইয়া তার পাও দাবাবে। উসকে সর মে তেল লাগায়, বলে যে তার মাথার মধ্যে সে তেল লাগাবে। ইসি তরহ সে উসকো আগর দবাই কি জরুরত হ্যায় ঘর মে কোই লানে ওয়ালা নাহি, পয়সে মালদার দে ও ইয়ে গরিব যাকে উসকো দবাই ভি লাকে দে দে। বলে যে ওই লোকের মালদার লোক অসুস্থ, তার ওষুধের প্রয়োজন, কিন্তু এরকম তার ঘরে লোক নাই যারা তাকে এনে ওষুধ পৌঁছাবে, তো বলে যে পয়সা তো মালদারে দিবে কিন্তু গরিব তার সে যাবে বাজারে যাই ওই ধনির জন্য মালদারের জন্য ওষুধ এনে পৌঁছায় দিবে। আপনি হতে হতে একদিন ও মালদার মার গেয়া। বলে যে এরকম খেদমত করতে করতে একদিন ওই মালদার মারা গেল। আমি উসকে গোসল কা ভি ইন্তজাম কর রহা হ্যায়। বলে যে এখন ওই গরিবে তার মালদারের গোসলের ব্যবস্থা করবে। কফন উনকা আপনা হ্যায় ও মুর্দে কো পহনা রহা হ্যায়। বলে যে কাফনের কাফনটা তো হবে মালদারের, কিন্তু সেই কাফনটা কি করবে, বলছে ব্যবহার করাইবে ফরাইবে ঘরি। কবরস্থান মে পহলে যাকর কবর খোদ রহা হ্যায়। আর বলে যে প্রথমেই সে কবরস্থানে যাবে, যাইয়া সে কবর বানাবে, উসকে জনাজে কো উঠাকে লা রহা হ্যায়। আর বলে যে সেই গরিবের তুই জানাজাকে উঠায় নিয়ে যাবে, আর উসকে নমাজে জনাজা ভি পড়া রহা হ্যায়। আর বলে যে এমনি ভাবে তার জনাজার নমাজ পড়ার ব্যবস্থা করবে, উসকা জনাজা কবর কে করিব রাখে, উসকো কবর মে ভি উতার রহা হ্যায়। আর বলে যে সে এমনি ভাবে কবরের পাশে নিয়ে যাওয়া হলো, তো বলে যে সে ওই মর্দাকে কবরের মধ্যে রাখবে। আব ইয়ে ইনসান আপনি জান সে মালদার কো ফায়দে পৌঁছা রহা হ্যায়, ইয়ে আল্লাহ কা খলিফা। বলেন যে এই যে গরিব সে তার জান দিয়া সে মালদারকে উপকার পৌঁছাইল, এই গরিব আল্লাহর খলিফা হয়ে গেল। এক শর্ত হ্যায় মালদার পে জব আপনি জান লাগায় মালদার সে কই পয়সা না নে। বলেন যে দোস্ত এখানে একটা শর্ত আছে, গরিবে যে মালদারের উপরে জান লাগাবে সেই জ্ঞানের মধ্যে ধনির থেকে কোনো পয়সা নেবে না। আল্লাহ কি সিফাত হ্যায় আল মাউতি, আল্লাহ হরেক কো দেতে হ্যায় কিসি সে কুছ নাহি লেতে। বলে যে দোস্ত আল্লাহর সিফত হইল আল্লাহ মৌতি মানে উনি দান করেন দেন, কিন্তু কারোর কাছ থেকে কিছু নেন না, আল্লাহ কারোর কাছ থেকে কিছু নেন না। আল্লাহ আপনাকে ভি দেতে হ্যায় পরায়োকে ভি দেতে হ্যায়। বলেন যে ভাই বুঝুন তো দোস্ত, আল্লাহ আপনার থেকে দিতেই থাকেন, সবকেই দেন, মুসলমানো কো ভি দেতে হ্যায় কাফেরো কো ভি দেতে। বলেন যে আল্লাহ আপনা কেউ দেন অন্য কেউ দেন, বলেন যে মুসলমান কেউ দান করেন কাফির কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। দোস্ত কো ভি দেতে হ্যায় আপনে দুশমনো কো ভি দেতে হ্যায়। আল্লাহ আপনার দোস্ত যারা তাদেরকে দান করেন, যারা আল্লাহর দুশ্মন তাদেরকে আল্লাহ জাল্লা শানু দান করেন। নাউজুবিল্লাহ মিন যালিক, যে আল্লাহ কো নহীন মানতে উনকো ভি আল্লাহ দেতে হ্যায়। বলেন যে নাউজুবিল্লাহ যারা আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। শেখ সাদি নে ফরমায়া হ্যায় ولیکن خداوند بالا و پست بعیسیاں برکت در رزق نہ بس، اللہ ہر ایک کو روزی دیتے ہیں۔ بلے جا شیخ سعدی رحمت اللہ علیہ فرمان جا اللہ جل شان و من اوالہ اس پتک کے تار رزق دیتی تھگین، اللہ پتک کے تار رزق دیں۔ اگر بیوی خاوند کی بات نہ مانے طلاق دے کے گھر سے نکال دیتا ہے۔ بلے جا جدی بیوی تار شامی ان کو تا مانے نا تو بلے جا شامی تاکہ طلاق دیا تار گھر سے گیا بہشکار کرے دیں۔ সিপাহী জেনারেল কে বাদ না মানে ফৌজ সে নিকাল দেতা হ্যায়। বলে যে সাধারণ সিপাহী যদি তার এই জেনারেলের কথা আর মানে না তো বলে যে ফৌজ থেকে তাকে বাহির করে দেয়। দরবারী বাদশাহ কে বাদ না মানে আপনে দরবার সে নিকাল দেতা হ্যায়। বাদশাহর মজলিসে যারা আছে তারা যদি বাদশাহর কথা মানে না তো বলে যে বাদশাহ তার মজলিস থেকে তাদেরকে বহিষ্কার করে। কোই শাগিরদ উস্তাদ কে বাদ না মানে তো ক্লাস সে বাহির নিকাল দেতা হ্যায়। বলে যে শাগিরদ যদি উস্তাদের কথা মানে না তো বলেন যে উস্তাদ সাকিবকে তার ছাত্রকে তার সমক থেকে বহিষ করে। ইনসান কো আগলে ইনসান বড়ে ইনসান আপনে সে জো বড়া উসকি বাত না মানে উসকো নিকাল দেতা হ্যায়। বলেন যে মানুষই মানুষ, কিন্তু বলেন যে মানুষ একজন বড় ছোট, ছোট যদি বড়র কথা না মানে তো বড় তার কাছ থেকে তাকে বহিষ্কার করে ভাগায়। লেকিন আল্লাহ কি জাত এসি হ্যায় کوئی نعوذ باللہ من ذلک اللہ کو گالی بھی دے اللہ کو برا بھی کہے اللہ اس کی روزی کا دروازہ نہیں بند کر دے۔ کیوں بولے جو دوست اللہ ہے منذر کیوں بولے جو نعوذ باللہ جو اللہ کے گالی دے اللہ بدنام کرے تو وہ اللہ جل شان ہو منوال ہو تار خانہ تار رزق بند کرے نا۔ ایسا غریب آدمی جو اپنی جان سے تمام مالداروں کو فائدے پہنچائے گا اور ان سے کوئی لے کچھ لے گا نہیں، ایسا غریب آدمی اللہ کا خلیفہ کہلائے گا۔ بولیں جے ایرکم غریب جے تار جان دیا ہونے روحکار مالدارے روحکار پہنچائی لو کتو مالدار تھی کنو درنے کسو بدلا نہیں لو نا، بولیں جے شیب اتی کہ اللہ خلیفہ ہو رہا ہو۔ ایسے غریب سے سارے مالدار جڑ جائیں گے۔ بولیں جے ایرکم غریب ساتھے سمست مالدار جڑیا جاتے تار ساتھے۔ ایسے مالدار آدمی بھی خدا کا خلیفہ بن سکتا ہے۔ বলে যে দুস্থ ঠিক এমনিভাবে একজন মালদারও আল্লাহর খলিফা বলতে পারে। এক মহলে মে মালদার ভি হ্যায় গরিব ভি হ্যায়। বলে যে এক মহল্লার মধ্যে মালদারও বাস করে গরিবও বাস করে। গরিব আদমি বিমার হো গিয়া। বলে যে একজন গরিব অসুস্থ হয়ে পড়লো। মালদার আদমি যাকর উসকি টাঙ্গে দবাতা হ্যায়। বলে যে মালদার যে ব্যক্তি মালদার ব্যক্তি যাইয়া গরিবের ভাল দাবাইলো। উসকে সর পে তেল লাগাতা হ্যায়। ওই গরিবের মাথায় তেল মালিশ করলো। কি দবাই খতম হোগি বাজার সে আপনে পয়সো সে খরিদ কে লাতা। বলে যে তার পয়সা তার ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেল মালদার তার জেবের পয়সা দিয়া বাজারে যাইয়া ওই গরিব কে তার ওষুধ আনিয়া ওষুধের ব্যবস্থা করলো। মালদার কো আল্লাহ নে দো নেমতে দিয়ে এক জিসম কি ওর এক মাল কি, জিসম সে ভি আপনে গরিব ভাই কো ফায়দা পৌঁছাতা হ্যায় আপনে মাল সে ভি উসকো ফায়দা পৌঁছাতা হ্যায়। বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানু ওয়া মানাওয়ালুহু দোনিকে দুইটা নিয়ামত দান করছেন, একটা আল্লাহ তাকে তার শরীরও দান করছেন আর দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানের নিয়ামতও দিছে। এই জন্য সে তার গরিবকে জান দিয়েও ফায়দা পৌঁছায় আর তার মাল দিয়েও সে ফায়দা উপকার করতে থাকে। আবু গরিব আদমি মর গিয়া উসকো গুসলে জানাজা ভি উসকো ও দে। বলে যে এখন গরিব মানুষটা মারা গেল, বলে যে মালদার ব্যক্তি যায় গরিবকে গোসল দেওয়াইলো। বাজার সে যাকে উসকে লিয়ে আপনে পয়সো সে কফন ভি খরিদ কে লায়। আর বাজারে যাইয়া তার নিজের পয়সা দিয়া গরিবের জন্য কফন খরিদ করে নিয়ে আসলো। জনাজে কো উঠা কে ভি লেকর গিয়া। আর বলে যে এমনি ভাবে তার জনাজাকে উঠাইয়া নিয়ে গেল সে। আর উসকা নামাজে জনাজা ভি উসনে পড়া। আর বলে যে সে নিজে তার জনাজার নামাজও পড়লো। কবর মে ভি উসকো উতারা। আপনি ভাবে তাকে নিয়ে কবরের মধ্যে রাখলো। তো ইয়ে মালদার আল্লাহ কা খলিফা। বলে যে দুষ্ট ওই মালদার ব্যক্তি সেও আল্লাহর খলিফা হয়ে গেল জমিনের উপরে। জব মালদার আল্লাহ কা খলিফা বন যায়গা সারে গরিব উসে জুড় যায়গে। বলে যে দুষ্ট যখন মালদার আল্লাহর খলিফা বনবে তো বলেন যে সমস্ত গরিব ব্যক্তিরা তার সাথে জুড়িয়ে যাবে, তাকে ভালোবাসতে থাকবে। গরিবো কি ঘর কি ইমদাদ করতা হ্যাঁ, বলে যে গরিবের ঘরের সাহায্য করে, গরিব কি বেটি কি শাদি করাতা হ্যাঁ, বলে যে গরিবের মেয়ের শারীর ব্যবস্থা ইন্তজাম করে, গরিব কে মকান কি দিওয়ার গির গই উসকো আপনে পয়সে সে বনা কে দেতা হ্যায়, বলে যে গরিবের ঘরের দেয়াল পড়ে গেল তো তার নিজের পয়সে দিয়ে সেটা ঠিক করে দেয়। গরিব ঘর মে খানা নেই ওয়া খানা পৌঁছাতা হ্যায়, যেই গরিবের ঘরের মধ্যে খানা নাই তো সেইখানের মধ্যে সে তার পয়সে দিয়ে খানার ব্যবস্থা করে। জো মালদার আপনি জান আপনা মাল গরিবো পে লাগায়েগা সারে গরিব উসকে মুহাফিজ বন যায়েগে। বলে যে মালদার তার মাল গরিবের উপরে লাগাইবে, গরিবের উপরে তার মালকে খরচ করবে, জানকে লাগাইবে, বলে যে সমস্ত গরিব তার হেফাজত করতে ওলা হয়ে যাবে। আগর ডাকু আকর উসকে দোকান কো লুটনা চাহেঙ্গে মহল্লে সারে গরিব ডাকুওকে সামনে খড়ে হো যায়েঙ্গে। বলে যে যদি ডাকাত তার দোকানে আসে ডাকাতি করার জন্য তো বলে যে মহল্লার সমস্ত গরিব দোকান রক্ষা করার জন্য দাঁড়ায় যাবে। ডাকুও সে কেঙ্গে ইয়ে দোকান ইস মালদার কি নেই হ্যাঁ, দোকান হাম সব গরিবো কি, বলে যে সমস্ত গরিবের কথা বলবে যে এই দোকান তো এই গরিবের নয় বলকে এই ওই মালদারের নয় বলকে এই দোকান আমরা সবের। মেরি বেটি কা শাদি কা ইন্তজাম ইস দোকান সে হুয়া, বলে যে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা তো এই দোকানের থেকেই হইল। মেরি মা বিমার উসকে দবাই ইস দোকান সে মুঝে মিলতি হ্যায়, বলে যে এই আমার মা অসুস্থ ছিল এই দোকানের দ্বারাই আমার মায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। বারিশ মেরি ছাদ টপকনে লাগ গেই থি ইস দোকান সে টপকনা দূর হুয়া থা, বলে যে বৃষ্টির পানি আমার ঘরে পড়তে ছিল এই দোকানের মাধ্যম এই দোকানের দ্বারাই আমার ঘরে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। সারে গরিব ইস মালদার কি দোকান আর জান কো বচানে কে লিয়ে আপনি জানে কুরবান করে। বলে যে সমস্ত গরিব তাদের ওই মালদারের মাল এবং জানকে হেফাজত করার জন্য তাদের জানকে কুরবান করে দিতে তৈরি হবে। এসি তরহ সে মুহাজির আর মকামি, বলে যে ঠিক এমনি হবে একজন মুহাজির আর একজন মকামি হবে। মকামি মুহাজির ভি আল্লাহ কে খলিফা বানে, হর এক দূসরে কি জিন্দগি বানানে পর আপনি জান ভি লাগায়েগা আপনা মাল ভি লাগায়েগা। বলে যে দোস্ত মুহাজির আর মকামি দুজন যদি আল্লাহর খলিফা হয় তো বলে যে একজন আরেকজনের উপরে তার জান লাগাইবে, একজন আরেকজনের জান মাল দিয়ে অন্যের জিন্দগি কে বাড়াইবার চেষ্টা করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা বন গয়ে উনকে মহল্লে কি লড়কিয়ো নে কাহা আব তো হযরত আবু বকর হামারি বকরিয়ো কা দুধ নিকালনে নাহি আয়েঙ্গে ক্যোঁকি ও বাদশাহ বন গয়ে। বলে যে এদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন তো মহল্লার মেয়েরা বলতে লাগলো যে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের সাগরের দুধ দোয়াইতে আসবেন না, কারণ উনি তো এখন বাদশাহ হয়ে গেলেন। হযরত আবু বকর কো ইয়ে বাত পৌঁছি তো ফরমায়া ইয়ে ইমারত ও খিলাফত মুঝে রসূল পাক আলাইহিস সালাম কে আখলাক সে হরগিজ নাহি হাটা সকতা। বলে যে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে এই কথা পৌঁছলো তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন যে এই খিলাফত আর বলে যে আমাকে কখনো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরিকার থেকে সরাইতে পারবে না। আর আপনি মহল্লে কি লড়কিও কে পাশ গেলেন, আর ওই যে মহল্লার মেয়েরা ছিল শুধু সেই মেয়েদের কাছে উনি গেলেন, আর উসকি বকরি কা থান পকড় কে বেঠ গেলেন। আর এই মেয়েরা শুধু মেয়েদের যে ছাগল ছিল এই ছাগলের পাও ধরে উনি বসলেন। আর আপনি আপকো ছোটি বচ্চি কা নৌকর বানায়া, বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু শুধু মেয়েদের উনি যে কে ওদের চাকর বানাই নিলেন। উস বচ্চি কো ইয়ে কাহা কে মুঝে দো তরহ কা দুধ নিকালনা আতা হ্যায়, ऐसा भी जिसके साथ छाग ज्यादा बने, ऐसा भी जिसके साथ छाग न बने, जैसा तुम कहोगी वैसा निकालूंगा। हजरत अबू बकर जिलानो এই শুধু শুধু মেয়েদের কে বললে যে দেখো আমি দুধ দুই দুভাবে দোয়াইতে পারি, এক ভাবে যদি আমি দুধ দোয়াই তাহলে এদের মধ্যে ঝাঁক বেশি উঠবে, আর একটার মধ্যে আরেক ভাবে জানি যেইভাবে তো সেইখানে ঝাঁক কম উঠবে, তো কিভাবে আমি দুধ বাইর করবো তোমাদের ছাগলের আমাকে বলো, তোমরা যেইভাবে বলবে আমি ওইভাবেই তোমাদের ছাগলের দুধ বাইর করে দিব। বাদশাহ আপনি মহল্লে কি গরিব লড়কিয়ো কি খিদমত আপনি জান সে করতা, বলে যে ওনার বাদশাহী আল্লাহ দিলেন এরপরেও বলে যে উনি ওনার জান দিয়া মহল্লার মেয়ে শুধু শুধু মেয়েদের খেদমত করতেছে। হজরত উমর ঈশা কে বাদ খিদমত কা গশ কিয়া করতে, বলে যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হু এশার পরে খেদমতের গাস্ত করতেন। একদিন দেখা কি দরওয়াজা খোলা হওয়া অন্দর সে বচ্চোকে রোনে কি আওয়াজ আ রহি। বলে যে একদিন উনি গাস্ত করতেছিলেন তো দেখতে পাইলেন যে একটা বাসার দরজা খোলা আর ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেন। দেখা তো অন্দর হন্ডিয়া চুলে পে চড়ি হুই হ্যায় বচ্চে রো রহে। তো উনি দেখলেন যে ঘরের মধ্যে চুলার উপরে হাঁটি আর বাচ্চারা এইদিক দিয়ে কাঁদতেছে। হজরত উমর নে ঘর কে ঔরত সে পুছা ইয়ে বচ্চে কিউ রো রহে হ্যায়। তো বলেন যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ভিতরের মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের বাচ্চারা কেন কাঁদতেছে, তোমার বাড়া কেন কাঁদতেছে? উসনে বাতায়া কি ভুখ কি ওয়াজহ সে রো রহে হ্যায়। তো ওই মহিলা উত্তর দিল যে আমার বাচ্চারা ভুখের কারণায় কাঁদতেছে। হজরত উমর নে পুছা ইয়ে তুমি হাঁডিয়া পে কিয়া চড়া রাখা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তোমার হাঁটিতে তুমি কি পাক করতেছো? উসনে কাহা কি মানে খালি পানি ডালকর হাঁডিয়া উপর চড়াই হুই হ্যায়, বচ্চোঁ কো বহলা রহি হুঁ, কুছ তোমারে লিয়ে পকা রহি হুঁ, তুম সো যাও, জব উঠ যাওগে ফির তুমে মেয়ে খানা খিলাউঁগি। মহিলা বলল যে আমার হাঁডির মধ্যে কিছুই নাই, শুধু পানি, আমি পানির জন্য জাল দিচ্ছি যাতে আর বাচ্চাদেরকে এই কথা বুঝাইতেছি যে তোমরা শুয়ে পড়ো, আরে তোমরা যখন ঘুম থেকে উঠবে তো দেখবে তোমাদের জন্য খানা তৈরি হয়ে গেছে, এই জন্য এই কথাটা বুঝ দেওয়ার জন্য তাদেরকে আমি এই পানি চড়াই রাখছি আমার হাঁডিতে। তোমার ফরন বেতুল মাল মে গায়। বলে যে হজরত তোমার জেলানো বাইতুল মালে চলিয়া গেলেন ফিরত। এক বড়ি তৈয়ার কি? বলে যে সেখানে এক বস্তা তৈয়ার করলেন যেখানে গল্লা ভি থা, ঘি ভি থা, কপড়ে ভি থে, আর দুসি চিজে ভি থি। যেখানের মধ্যে খানাও ছিল, ঘিও ছিল, কাপড়ও ছিল, সেই বস্তার মধ্যে আরো অনেক জিনিস ছিল। উঠানে কা ওয়াক্ত আয়া তো হজরত উমর কে গোলাম নে কাহা আপ ইয়ে বোরি মেরে কন্ধে পে রাখ দে, মে উঠা কে লেকে জাতা হুঁ। বলে যে যখন এখন সেই বস্তা উঠাই নিয়ে আসতে হবে, তোমার গোলাম বললেন যে আমার কাঁধে উঠে দেন আমি নিয়ে যাইব। আরে তোমরা ফরমায় কে নাই তুম নাই উঠাওগে মে উঠাউঙ্গা। বলে যে হাতে তোমার জান ফরমাইলেন ওনার গোলাম কে যে না না তুমি উঠাইতে পারবে না, আমি সেই বস্তা উঠাই নিয়ে যাইব তার কাছে। কাল কিয়ামত কে দিন ইন বচ্চো কে রোনে কে বারে মে মুঝসে পুছা জায়েগা তুমসে নাই পুছা জায়েগা। বলে যে হাতে তোমার জান ফরমাইলেন যে দেখো ওনার গোলাম কে কিয়ামতের দিন এই বাচ্চারা যে কাঁদতেছে সেই সম্পর্কে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না, আমি ওমর কি আল্লাহ প্রশ্ন করবে। জব এসা হুকুমরান হো উসকে লিয়ে ইলেকশন করানে কি জরুরত নেই পড়তি। বলে যে যখন কোনো হুকুমত ওয়ালা এরকম হয়ে যায় তো তার জন্য আর কোনোদিন ইলেকশনের প্রয়োজন পড়ে না। জব হুকুমরান জালিম বনতে হ্যায় তব ইলেকশন করানে কি জরুরত পড়তি। বলে যে দোস্ত যখন বাচ্চা জালিম হয় তখনই ইলেকশনের প্রয়োজন পড়ে। ইনসান আল্লাহ কা খলিফা বনেগা ইয়া ইনসান শয়তান কা খলিফা বনেগা? বলে যে দোস্ত মানুষ হয়তো আল্লাহর খলিফা বনবে আর না হয়তো শয়তানের খলিফা বনবে। শয়তান কা খলিফা বননে কিয়া মতলব? হরেক দূসরে সে মাল ছিনতা। বলে যে শয়তানের খলিফা হওয়ার অর্থটা কি? বলে যে সে অন্যের মাল ছিনাইবে, ছিনাই নিয়ে আসবে। হুকুমত পাবলিক সে মাল ছিনে কি কোশিশ করতে। বলে যে হুকুমতে কি করে গরিবের মাল মানুষের মাল ছিনাই নিয়ে আসতে চায়। ট্যাক্স লাগা লাগা কে জালিমানা ট্যাক্স লাগা লাগা কে পয়সে জমা করতে। বলে যে বড় জুলুমের সাথে মানুষের উপরে ট্যাক্স লাগাইয়া মাল জমা করতে থাকে। আর ট্যাক্স লাগানে মে আমির গরিব কে রেয়ায়ত নেই করতে। বলে যে আর যখন ট্যাক্স চালায় ট্যাক্স নির্ধারণ করে তো বলে যে বাচ্চা তার গরিবের কোন খেয়াল করে না। জো আদমি ট্যাক্স লাগানে মে জ্যাদা মাহির হতা হ্যায় উসকো ওয়াজির খাজানা বানাতে। বলে যে দোস্ত যে ব্যক্তি মানুষের উপরে ট্যাক্স লাগাইতে খুব ভালো জানে তাকেই সে এরকম ভাবে অর্থমন্ত্রী বানায়। ফেরাউন কে বারে মে আতা হ্যায় যে ও কফন চোরি করতা থা কবরস্তান। বলে যে ফেরাউন সম্পর্কে আসছে ফেরাউনে কবরস্থানের মধ্যে কফন চুরি করতো। উসনে দিন মে কফন চোরি কর রাত মে কফন চোরি করতা দিন মে জো কবর কবরস্থান মে দফন হোনে আতা উনসে পয়সে লেতা কিতনে পয়সে দো ফির মে দফন করনে দুঙ্গা। বলে যে ফেরাউনের কাম ছিল রাত্রে সে কফন চুরি করতো আর দিনের বেলায় যখন মানুষ দফন করার জন্য লোক নিয়ে আসত তখন সে কি করতো? বলতো যে দেখো ওদের থেকে পয়সা আদায় করতো। বলে যে দেখো এত পয়সা দিবে তাইলে কবরস্থানে দফন করতে দিব, না হলে হবে না। লোকোঁ কো নাজায়েজ পয়সে দেনে কি আদত পড়ি হুই থি ও উসকো পয়সে দে দেতে। বলে যে ওই দেশের মানুষের সেই জমানায় নাজায়েজ ভাবে অন্যায় ভাবে পয়সা দেওয়ার অভ্যাস অভ্যস্ত ছিল, এই জন্য তারা পয়সা দিয়ে দিত তাকে। একদিন ফেরাউন নে দেখা কি বহুত মালদার বহুত বড়ে বড়ে লোক আ রহে হ্যায় জানাজে কে সাথ। বলে যে ফেরাউন একদিন দেখলো বহুত বড় বড় লোক আর মালদার লোকরা এই মুর্দার সঙ্গে আসতেছে। বড়া খুশ হওয়া কি আজ মানে জাদা পয়সে লু দফন করতে দিবেন ওজির কে জনাজা থা কিন্তু বলে যে আল্লাহর সার ছিল এটা, আল্লাহর হেকমত ছিল, ওজির মানে এক মন্ত্রীর জনাজা ছিল। বাদশাহ খুদ আয়া থা উসকো দফন করনে কে লিয়ে, বলে যে বাদশাহ স্বয়ং আসছিল তার মন্ত্রীকে দফন করার জন্য। তো বাদশাহ কো লোগোঁ নে বাতায়া কি আগে এক আদমী খড়া হ্যায় কেহতা হ্যায় ইতনে পয়সে দো ফির মে দফন করনে দুঙ্গা। মানুষ এসে বাদশাহকে বললো যে সামনে এখানে এক লোক দাঁড়ায় আছে, সে বলে এত পয়সা দিলে দফন করতে দেওয়া হবে। তো বাদশাহ নে উসকো বুলায়া, ফিরাউন কো পুছা ইয়ে ট্যাক্স তো হমনে লাগায়া নেই, তুমনে কাহাঁ সে শুরু কর দিয়ে। বলে যে বাদশাহ ফিরাউনকে ডাকে নিয়ে আসলো, আয়নে বললো যে এইখানে এই ট্যাক্স তো আমি মানুষের গ্রহণ করার উপরে লাগাই না, তুমি ট্যাক্স কোথা থেকে লাগাই না। উসনে শোনায়া কি মে আপনে গাঁও সে বেলগাড়ি মে সবজিয়া লেকর চলা থা। সে শুনাইল আমি আমার বস্তির থেকে আমার গরুর গাড়ির উপর করে আমি সবজি নিয়ে আসতেছিলাম বাজারে। রাস্তে মে জিতনে চুঙ্গি ওয়ালে আতে ও সব মে সে থোড়ি থোড়ি সবজি উতার লেতে। বলে যে রাস্তার মধ্যে যারা চেক পোস্ট ছিল যখনই কোন চেক পোস্টে আমি আসছি তারাই আমার সবজি ওরা জুলুম করে করে আমার থেকে নিয়ে আনিছে। জব মে শহর মে পৌঁছা সবজি বেচনে কে লিয়ে তো মেরি বেল গাড়ি খালি হো চুকি। বলে যে যখন আমি শহরে আইয়া পৌঁছলাম তো এরা ট্যাক্সের নামে আমার সমস্ত সবজি নিয়ে আনিছে, আর কোন সবজি আমার গাড়িতে বাকি রইল না। ইসমে মেরে দিল মে আয়া কি মে রাত কো কফন চোরি কিয়া করুন আর দিন মে মে আপনে দফন করনে পে পয়সে লিয়া করুন। বলে যে এই কথা তার আমার দিলে আসলো যে আমি রাত্রে কবরস্থানে কফন চুরি করব আর দিনের বেলায় যারা মরবে তাদের কাছ থেকে আমি ট্যাক্স আদায় করব। ইসমে বাদশাহ নে কাহা কি তুমকো হাম আপনে ইস ওজির কি জায়গা তুমকো ওজির বানাতে। বাদশাহ বললো যে ঠিক আছে আমার যে আগের অর্থমন্ত্রী আছিল ওজির ছিল তার পরিবর্তে তোমাকে আমি সেই মন্ত্রী বানাই দিলাম। আব ইয়ে জো মাহল ইস ওয়াক্ত হামারা বানা হুয়া হ্যায় ও শয়তান কি খিলাফত কা বানা হুয়া হ্যায় আল্লাহ কি খিলাফত কা মাহল মুসলমানো মে সে খতম হো চুকা। বলে যে দোস্ত আজকে এই জমানাতে আমাদের যে পরিবেশ বনছে, বলে যে সেটা শয়তানের খেলাফতের শয়তানের খলিফাদের পরিবেশ বনছে, আল্লাহ জাল্লা শানুর খলিফাদের খেলাফতের পরিবেশ খতম হয়ে গেছে। জব ইনসান আল্লাহ কে খলিফা বনতে হ্যায় হর ইনসান দূসরে কি জিন্দগি বানানে মে লগ জাতা হ্যায় তো আল্লাহ তালা ফরমাতে তুম এক দূসরে কি জিন্দগি ক্যা বনাওগে আও মে তুমারি জিন্দগি বানাতা। বলে যে তো দোস্ত মানুষ যখন আল্লাহর খলিফা বনে আর বলে যে একজনে অন্যজনের জিন্দগি কি করে সুন্দর হয় অন্যের জিন্দগি কে বানাইবার জন্য লাগে, তো আল্লাহ জাল্লা শানু স্বয়ং বলেন আরে বন্ধু তুমি কি তার জিন্দগি বানাইবে, আও আমি তোমার সবের জিন্দগি কে বানাই দিব। আসমান সে ভি বরকতে উতরতি হ্যায় জমিন মে সে ভি বরকতে নিকলতি। বলে যে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত পড়াইতে থাকেন, এমনি ভাবে বলে যে জমিন থেকেও বরকত উঠতে থাকে। আর জিন্দগি গুজারনে কা ও মজা আতা হ্যায় জো জন্নত মে জাকার আয়ে। বলে যে দোস্ত দুনিয়াতে জিন্দগি কাটানোর মধ্যে এত মজা আছে যে মজা মানুষ বেহেস্তের মধ্যে যাওয়ার পরে পাবে সেই মজা পায়। এক আদমি মুলকে শান সে চলা মদিনে পৌঁছা। বলে যে এক ব্যক্তি মুলকে শান থেকে শান দেশ থেকে সফর করে মদিনা এসে পৌঁছলো। মদিনে বাবু পুছা তুমনে রাস্তে কে মুসলমান কো কেসা পায়া। মদিনার মানুষ তাকে জিজ্ঞাস করলো যে রাস্তাতে তোমার মুসলমান ভাইদের কি অবস্থা পাই। উসনে কাহা মুঝে তো এসা মালুম হোতা থা ইয়ে সারে মুসলমান ইনকি মা ভি এক হ্যায় ইনকা বাপ ভি এক হ্যায়। ওই রূপে উত্তর দিল যে আমার তো মুসলমানকে দেখে এই কথা বুঝে আসছিল যে সমস্ত মুসলমান তাদের মাও একজন তাদের বাপও একজন, এক বাপ এক মায়ের সন্তান সব। জব মে কিসি গাঁও মে পৌঁছতা সারে গাঁওয়ালে মুঝে আপনা মেহমান বানাতে। বলে যে যখনই আমি কোন গ্রামে পৌঁছতাম ওই গ্রামওয়ালারা সবে আমাকে মেহমান বানাইতো, সবই আমাকে মেহমান বানাইতো। গাঁও সে আগে চলতা তো আগলে গাঁও তককে খানা মেরে লিয়ে ইন্তজাম করকে দেতে। বলে যে এই গ্রাম ছেড়ে যখন অন্য গ্রামের দিকে আমি রওনা হইতাম তো ওই পথ রাস্তার মধ্যে ওই গ্রাম পৌঁছা পর্যন্ত যে খানার প্রয়োজন তারা সেই খানাও আমাকে দিয়ে দিত। মুলকে শান সে মদিনে মুনাওয়ারা 2000 কিলোমিটার দূর হোগা। বলে যে মদিনা শরীফ থেকে মুলকে শান 2000 কিলোমিটারের দূরত্ব। ও ইয়ে বতা রহে থে কি ইন ইস সারে সফর মে মেনে اپنے پیسے سے کوئی کھانا نہیں کھایا, سارا کھانا مجھے راستے کے مسلمانوں نے کھلایا. بولے جی 2000 کلومیٹر جب اتکرم کر آسلام আমার জেবের পয়সা দিয়ে একবারও আমি খাই নাই, বলকে সব খানা ওই এলাকার মুসলমানরাই আমাকে খাওয়াই. হুজুর পাক আলাইহিস সালাম কে 10 সাল মদিনে মুনাওয়ারা মে এসে গুজরে হ্যায় কি জো মদিনে মে উন 10 সালো মে আয়া হ্যায় কিসি নে আপনে পয়সে সে খানা নাহি খায়া. বলেন দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু মদিনা শরীফের মধ্যে 10 বছরের জিন্দগি দিয়ে মন পরিবেশ বানাইছিলেন, যে কোন মুসাফির মদিনা শরীফের মধ্যে আসতো সে কোনদিন খানা খরিদ করে খাইত না, সবকো মদিনে ওয়ালে খেলাতে. যত মানুষই মদিনা শরীফে আসতো বলেন যে মদিনা ওয়ালাই তাদেরকে খানা খাওয়াইত. মুসলমান আতে তো উসকো ভি খেলাতে, কাফের আতে তো উনকো ভি খেলাতে. বলেন যে দোস্ত, মুসলমান আসলে মুসলমানকে ওনারা খানা খাওয়াইতেন, বলেন যে যদি কাফের আসতো তাদের তো তারা মেহমানদারি করতেন. এ গরিব আদমি আমারে শহর ঢাকে মে আতা হ্যায় 50 কিলোমিটার দূর সে আমারা মুসলমান ভাই হ্যাপনে পয়সে সে খানা খাতা হ্যা ইসলামী হকুমতকে বিলকুল খিলাফ. বলে যে ভাই দোস্ত, আমাদের ঢাকা শহরে একজন গরিব মানুষ 50 কিলোমিটার দূর থেকে আসলো, আর এসে সেই গরিবে তার জেবের পয়সা দিয়ে খানা খরিদ করে সে খাইলো, সেটা বলে যে মুসলমান যে ভাই ভাই, এই ভাই ভাইত্বের বিলকুল উল্টাই আর খেলাফ হয়ে গেল সেই কামটা. তো জব ইনসান আল্লাহ কে খলিফা বনতে হয় হর ইনসান দূসরো কি জিন্দগি বনানে ওয়ালা হোতা হয় তো আল্লাহ রহমতো বরকতো কে দরওয়াজে খোল দেতে. বলে যে দোস্ত, যখন মুসলমান এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন আল্লাহর খলিফা হয় আর বলে যে একজন অন্যজনের জিন্দগি বানাইবার চেষ্টা করে, তো আল্লাহ জাল্লা শানহু রহমত এবং বরকত এবং খাইরের দরজা খুলিয়ে দেন. আর জব ইনসান শয়তান কে খলিফা বনতে হয় তো হর ইনসান দূসরো কি জিন্দগি বিগাড়নে মে লাগতা. আর বলে যে যখন মানুষ শয়তানের খলিফা হয় তো প্রত্যেকে অন্যর জিন্দগি কে নষ্ট করার পিছনে পড়ে. আল্লাহ তাআলা ফরমাতে হ্যায় তুম এক দূসরে কি জিন্দগি কিয়া বিগাড়োগে, আও মে তোমারি বিগাড়তা. বলে যে আল্লাহ জাল্লা শানহু বলেন, আরে তুমি অন্যের জিন্দগি কি নষ্ট করবে, আও তোমার জিন্দগি কি আমি নষ্ট করে দিব. জলজলে পয়দা হতে, বলে যে জমিনের মধ্যে ভূমিকম্প আসে, সেলাব জাদা আতে, বলে যে এরকম ভাবে বন্যা আসতে থাকে, কই বারিশ আল্লাহ রোক দেতে, বলে যে কোথাও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন, কই আল্লাহ বারিশ জাদা ভেজ দেতে, কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন অতি বৃষ্টি দেন, দুশমন কে হামলে জাদা হতে, আর বলে যে এমনি ভাবে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমন কে হামলা করার জন্য পাঠিয়ে দেন. জব ইনসান ইনসান কি জিন্দগি বিগাড়নে পর আতে হ্যায় তো আল্লাহ তাআলা ইনসানো কি জিন্দগি বিগাড়তে. বলে যে যখন মানুষ একজন অন্যজনের জিন্দগি কে নষ্ট করার পিছনে লাগে তো আল্লাহ জাল্লা শানহু মানুষের জিন্দগি কে নষ্ট করে দেন. আব তো ইনসান খুদা কা খলিফা বনেগা, ও ইনসানো কো দেগা, ইনসানো সে কুছ লেগা নাহি. বলে যে দোস্ত, যে ব্যক্তি আল্লাহ জাল্লা শানহুর খলিফা হবে সে তো মানুষকে দিবে, কিন্তু মানুষ থেকে কিছু সে এর বিনিময়ে নেবে না. আব খরচা আদমি কা তব চলতা হ্যায় জব উসকি আমদন ভি কহিন সে হো. বলে যে দোস্ত, খরচ তো ওই ব্যক্তি করতে পারে, ওই মানুষই খরচা করতে পারে যার কোথাও আমদানির একটা কামাইয়ের একটা ব্যবস্থা থাকে. আবার লেনে আর আসা আল্লাহ নে হর ইনসান মে ইবাদতে খুদাবন্দি কি ইস্তেদাদ রাখছে. বলে যে দোস্ত, মানুষের কামাই করবে কোথেকে, কামাইয়ের রাস্তাটা কি? বলে যে সেটার জন্য আল্লাহ জাল্লা শানহু মানুষের মধ্যে ইবাদতের একটা যোগ্যতা রাখছে. ইবাদত করকে আল্লাহ কে গায়বি খজানো সে লে, খুদা কা খলিফা বন কা সারি মখলুক কো দে. বলে যে ইবাদত করে আল্লাহ জাল্লা শানহুর খাজানা থেকে সে নেবে আর আল্লাহর খলিফা হয়ে মানুষের উপরে সেটাকে বন্টন করতে থাকবে. ইবাদতে আল্লাহ নে বড়ি বড়ি চার বানাই. বলে যে দোস্ত, আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ানহু ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত বানাইছেন চারটাকে, নামাজ রোজা হজ আর যাকাত. বলেন যে নামাজ রোজা হজ আর যাকাত এই চারটা হলো বড় ইবাদত. হজ জিন্দগি মে আল্লাহ নে এক দফা ফরজ ফরমায়া হ্যায়. বলে যে দোস্ত, হজ তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ানহু জিন্দগিতে শুধু একবারই ফরজ করবে. যাকাত আল্লাহ কে মালদারো পে রাখতি হ্যায়. আর বলে যে দোস্ত, যাকাত তো আল্লাহ পাক রব্বুল আলামিন মালদারের উপরে ফরজ করবেন. রোজা হরেক পে রাখা হ্যায় লেকিন এক মহিনে রোজা ফরজ হ্যায়, 11 মহিনে কোই রোজা ফরজ নাহি. বলেন যে রোজা আল্লাহ জাল্লা শানু ধনী গরিব সবের উপরে ফরজ করছেন, কিন্তু দোস্ত রোজা মাত্র এক মাস হইল ফরজ, বাকি এগারো মাস কোন ফরজ? নামাজ এসি ইবাদত হো হর ইনসান পে ফর্জ হ্যাঁ, রোজানা পাঁচ মর্তবা ফর্জ। বলে যে দোস্ত নামাজ এমন একটা ইবাদত যেটা ফরজ প্রত্যেকের উপরে এবং দৈনিক পাঁচবার সেই নামাজ ফরজ। আল্লাহ তালা চাহতে হ্যাঁ আল্লাহ কা হর বন্দা নামাজ পড়ে। বলে যে আল্লাহ চান আমার সব বন্দায় নামাজ পড়ুক, লেকিন সাথ মে ইয়ে ভি চাহতে হ্যাঁ কি হর আদমি ওয়েসি নামাজ পড়ে জেসি হমারে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া করতে থে। বলে যে দোস্ত আল্লাহ চান যে নামাজ আমার সব বন্দায় পড়ো, কিন্তু বলেন যে নামাজটা এটাও চান আল্লাহ যে এমনি ভাবে নামাজ পড়ো যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে। اب ہماری نماز اور حضور پاک علیہ السلام کی نماز کا نمونہ بن جائے اس کے لیے نماز سے پہلے محنت کرنی پڑے گی جس میں چار چیزیں تیار کرنی ہوں۔ بولے جی دوستو ہمارے نماز کا رسول پاک صلی اللہ علیہ وسلم نماز متو ہو جائے এই জন্য আমাদের নামাজের আগে মেহনত করতে হবে। বলে যে মেহনত করে আমাদের মধ্যে চারটা জিনিস পয়দা করতে হবে, বানাইতে হবে। সবচেয়ে পহলি চিজ বনানে কি হ্যাঁ বিল গায়ব। বলে যে সবচেয়ে প্রথম জিনিস যেটা আমাদের তৈরি করতে হবে বানাইতে হবে সেটা হইল ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব তব কামিল হতা হব ইনসান কি নিগাহ মে মিট্টি আর সোনা দোনো বরাবর হো যায়। বলে যে দোস্ত ঈমান বিল গায়ব কখন মানুষের পরিপূর্ণ হয়? যখন মানুষের নজরে আর দৃষ্টিতে সোনা আর মাটি দুটোটা বরাবর হয়। জেসে মিট্টি সে আল্লাহ কি হুকুমকে বগর কুছ নেই হো সকতা, এসে সারি দুনিয়া কা সোনা কিসি কো মিল যায় তো সোনে সে আল্লাহ কে হুকুমকে বগর কুছ নেই হো সকতা। বলে যে দোস্ত যেরকম মাটির দ্বারা আল্লাহর হুকুম ব্যতীত কিছু হয় না, ঠিক এমনি ভাবে দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি কারো হয়ে যায়, একজনে যদি দুনিয়ার সমস্ত স্বর্ণ পাওয়া যায় সেই স্বর্ণের দ্বারাও আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে। ঈমান বিল গায়ব কামিল তব হতা হ্যাঁ জব এক মুর্দা আর এক বাদশাহ ঈমানওয়ালে কি নিগাহে দোনো বরাবর হো যায়। মানে যে ঈমান বিল গায়ব ওই সময় কামিল আর পরিপূর্ণ হবে যখন একজন মরা মুর্দা আর একজন বাদশাহ দুজন ওই ব্যক্তির নজরের দৃষ্টিতে সমান হয়ে যায়। লোক সমজতে হ্যাঁ বাদশাহ কে হাত মে হামারে মাসাইল কা হাল হ্যায়। মানে যে মানুষ দুনিয়ার এই কথা মনে করে যে বাচ্চার হাতে আমাদের মশালার আমাদের সমস্যার সমাধান। বাচ্চা তো আপনার কন্ট্রোল তো আপনার জিসম পর ভি নেই হ্যায়। মানে যে দোস্ত বাচ্চা তো তার যে শরীরে তার কোনো কন্ট্রোল নেই। আগের বাচ্চা আপনার নাখুন কো হুকুম দেয়া মেরে নাখুন আগে মত বাড়না ইহি ঠহর যা স্টপ হো যা, তো ইয়ে নাখুন বাচ্চা কি বাত মানেগা ইয়া আল্লাহ কি বাত মানে? বলে যে দোস্ত বাচ্চা যদি তার অঙ্গুলির নখকে বলে যে তুমি আর বাড়বে না তুমি এখানেই থাকো, তো বলে আর বাড়তে পারবে না তুমি এখানে স্টপ হয়ে বন্ধ হয়ে থাকো, তো বলে যে দোস্ত বাচ্চার কথা কি সে তার হাতের অঙ্গুলির নখ নখ শুনবে না আল্লাহটা শুনবে? উসকে জিসম মে খুন দৌড় রহা হ্যায়, ইয়ে খুন কা দৌড়না বাচ্চা কে আপনি কিসি প্রোগ্রাম সে হ্যায়, ইয়ে আল্লাহ কে হুকুম সে। বলে যে বাচ্চার শরীরের মধ্যে রক্ত চলাচল করতেছে, তো বলে যে দোস্ত এই যে রক্ত চলাচল করছে বাচ্চার শরীরে সেটা কি বাচ্চার হুকুমে চলছে না আল্লাহর হুকুমে চলতেছে? বাচ্চা কা দিল ধড়কতা হ্যায়, ইয়ে ধড়কনা দিল কা বাচ্চা কে আপনি তাকত সে হ্যায়, ইয়ে আল্লাহ কে হুকুম সে। বলে যে দোস্ত বাচ্চার দিল যে এরকম ভাবে নড়তেছে সব সময় হরকত করতেছে সেটা কি বাচ্চার হুকুমে বাচ্চার এক ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জব বাচ্চা কা আপনা জিসম উসকে কব্জে মে নেই তো হামারে মাসাইল কা হাল বাচ্চাও কে কব্জে মে কেসে হো সকতে? বলেন ভাই দোস্ত যেহেতু বাচ্চার শরীরের কন্ট্রোলই তার হাতের মধ্যে নাই, ওই শরীরের উপরে তার অধিকার চলে না, তো সে আমাদের সমস্যার সমাধান তার হাতে কি করে হইতে পারে সমাধান? ঈমান বিল গায়ব কামিল তব হতা হ্যায় জব মাদেহ আর রাম তারিফ করনে ওয়ালা হামে বুরা কহনে ওয়ালা দোনো ঈমানওয়ালে কি নিগাহ মে বরাবর। বলেন ঈমান বিল গায়ব আমাদের ওই সময় পরিপূর্ণ হবে যখন আমাদের সামনে আমাদের প্রশংসা করনে ওয়ালা আর আমাদের বদনাম করতে বলা দুজন আমাদের চোখকে বরাবর হয় আমাদের দৃষ্টিতে। হম কিছু এলাকে মে যাতে এলাকে কে লোক তবলিগি কাম কি বহ তারিফ করতে হ্যাঁ হম খুব তবলিগ কাজ কাম ওয়া করতে হ্যাঁ। মানে যে আমরা কোথাও এক এলাকায় গেলাম, ওই এলাকাওয়ালারা তবলিগের খুব প্রশংসা করলো, বলে যে সেখানে আমরা তবলিগের খুব কাম করলাম। এক অর এলাকে মে গে ওয়া ওয়ালো নে তবলিগ কো বুরা ভালা কহনা শুরু কিয়া, হম তবলিগ কাজ কাম ছোড় দেতে হ্যাঁ। বলে যে আরেক এলাকায় আমরা গেলাম, সেখানে তবলিগ ওয়ালাদেরকে ওনারা খারাপ বললো বা গালি দিল, তো বলেন যে আমরা সেখানে তবলিগের কাম বাদ দিয়ে দিলাম, ছাড়িয়ে দিলাম। হমে তবলিগ ওয়ালা কাম করনা হ্যাঁ, চাই সারি দুনিয়া হমে আচ্ছা কহে, চাই সারি দুনিয়া হমে বুরা কহে, ক্যো করনা হ্যায়? ক্যোঁকি হমারে আল্লাহ কা হমে ইস কাম কে করনে কা হুকুম হ্যায়। বলে যে দোস্ত, সমস্ত দুনিয়ার মানুষ আমাদের তবলিগের কাম করতে হবে, চাই দুনিয়ার সমস্ত মানুষ আমাদের ভালো বলুক অথবা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে খারাপ বলে, তবুও আমাদের তবলিগ করতে হবে। কেন? বলেন যে আমাদের আল্লাহর হুকুম হইল আমাদেরকে তবলিগ করার জন্য। তো ঈমান বনতা হ্যায় চার রাস্তো উপর পাবন্দি লাগানে সে। বলে যে দোস্ত, ঈমান বনবে কেমনে? বলে যে যখন আমরা চার লাইনের উপরে আমরা পাবন্দি লাগাইব, তখন যে আমাদের ঈমান বনবে। এক আপনি জুবান পে হম পাবন্দি লাগায়ে ঈমান কে খিলাফ, কবি কই বোল আমার জুবান পর না আয়। বলে যে দোস্ত, প্রথম লাইনটা যেটা আমাদের পাবন্দি আর কন্ট্রোল করতে হবে সেটাই হলো জবান। বলেন যে আমাদের জবানের মধ্যে ঈমানের কথাই শুধু আসবে, ঈমানের খিলাফ উল্টা কোন কথা আসবে না। ঈমান কে খিলাফ কোন সা বোল হ্যায়, জিস বোল মে ইয়ে আয়ে কি মখলুক সে হোতা হ্যায়, হুকুমত ইয়ে কর সকতি হ্যায়, এটম বম সে ইতনে আদমি মর জাতে হ্যায়, আর ফলানা বাদশাহ ইয়ে দাওয়া কর রাহা হ্যায়, তো ইয়ে মখলুক সে হোনা জব আতা হ্যায়, তো ইয়ে ঈমান কে খিলাফ। বলেন যে ভাই দোস্ত, ঈমানের খিলাফ বা ঈমানের বিপরীত শব্দটা কি হইল? বলে যে যদি যখন আমাদের জবানের মধ্যে আসে যে অমুক বাচ্চা এরকম করতে পারে, আর বলেন যে অমুক এরকম অসম্ভবের দ্বারা এত মানুষ মরিয়া যাবে, আর এইরকম ভাবে এইরকম করলে এরকম হয়ে গেল, তো বলেন যে এইগুলা যে মখলুক থেকে হওয়া, এই যে করলাম সেটাই ঈমানের বিপরীতে হয়। তো ঈমান কে খিলাফ বলবো হ্যায় জিসমে মখলুক সে হোনা নজর আ রহা ও সুনাই দে রহা। বলে যে ঈমানের বিপরীত শব্দটা কি হইল? যেটার দ্বারা মখলুক থেকে হওয়া বোঝায় এবং মখলুক থেকে হয় এই কথাটা দেখায়। ঈমান কে মুতাবিক কোন সা বোল হ্যায়? ও বোল হ্যায় জিসমে আল্লাহ সে সব কুছ হোনা, রসুল পাক আলাইহি সালাম ওয়ালে আমাল পে আল্লাহ কা সব কুছ করনা, ইয়ে জিতনা জিয়াদা আয়ে উতনা ও ঈমান কে মুতাবিক। বলে যে দোস্ত, ঈমানের ঈমানের শব্দ আর উল্টা হইল কি? বলে যে সব কিছু আল্লাহ জাল্লা শানহু আল্লাহই করেন। এমনি ভাবে বলে যে দোস্ত, আল্লাহই যে করেন, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করেন। বলে যে এই যে শব্দ বলা, বলে যে সেটা হইল ঈমানের ভুল আর ঈমানের শব্দ। আগর হামলোগ আপনা ঈমান বানানা চাতে হ্যায় তো ইস জামানে কে আখবার ও রেডিও কো নহীঁ দেখনা নহীঁ সুননা চাহিয়ে। বলে যে আমরা যদি দোস্ত আমাদের ঈমানকে বানাইতে চাই, তাহলে বলে যে এই জমানার রেডিও এবং খবরের কাগজ না আমরা শুনবো, না আমরা খবরের কাগজ দেখবো। ক্যোঁকি ইয়ে সব কে সব আখবার সারে রেডিও মখলুক সে হোনে সে ভরে হুয়ে। বলে যে দোস্ত, সমস্ত খবরের কাগজ এমনি ভাবে রেডিও এগুলা সম্পূর্ণ পরিপূর্ণ মখলুক থেকে হওয়ার দ্বারা বোঝায়। বলে যে এগুলোর মধ্যে এটাই আছে যে শুধু মখলুক থেকে হয়, এই কথাই আছে এগুলার মধ্যে। দূসরা রাস্তা হ্যায় কান, কান সে জেসে মুয়াজ্জিন আপনে কান মে উঙ্গলিয়া দেতা হ্যায়, ক্যা চাহতা হ্যায়? ও ইয়ে চাহতা হ্যায় জো বাত মে কহ রহা হু ইয়ে তো সুননে কে কাবিল, মেরি বাতো কে খিলাফ জো বাতে লোগ কহ রহে হ্যায় ও সুননে কে কাবিল নেই। বলে যে দোস্ত, দ্বিতীয় রাস্তা যেটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে সেটা হইলো বলে যে কান। বলে যে সেটা কি? বলে যে এরকম মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তো আজান দেওয়ার সময় সে তার অঙ্গুলিগুলি তার কানের মধ্যে রাখলো, তো সেই কথা বোঝায় যে আমি যা বলতেছি সেটাই একমাত্র শোনার যোগ্য, আর অন্যান্য মানুষে যা বলে সেটা কোনোটাই শোনার যোগ্য না, উপযুক্ত নয়, বলকি আমি যেটা বলি সেটাই শোনার যোগ্য এবং সেটাই ঠিক। তিসরা রাস্তা ঈমান কে দিল মে উতরনে কে লিয়ে আঁখো সে ঈমান ওয়ালি নিগাহ কে দেখনা। বলে যে তৃতীয় রাস্তা যেটার দ্বারা দিলের মধ্যে ইমান আসবে, ইমান করবে, সেটা হলো বলে যে দুস্থ চোখের দ্বারা এইরকম ভাবে ইমানের লাইনে দেখা। আদমি হোনে কি নিগাহে দেখতা হ্যাঁ কো না হোনে কি নিগাহে দেখতা হ্যাঁ, বলে যে দুনিয়াতে মানুষ কিছু জিনিস আছে এরকম যেগুলার থেকে হওয়া দেখে, আর কিছু জিনিস আছে যেগুলার থেকে না হওয়াকে মানুষে দেখে। আরে আমি ইয়া বেঠে হুয়ে হ্যাঁ, এক আদমি আয়া কেনে লাগা ইস্তেকবাল ওয়ালি জায়গা পে শের আ গিয়া, বলে যে আমরা এখন এখানের মধ্যে সব বসা আছি, এই বসা অবস্থায় একজন হঠাৎ করে এসে খবর দিল যে এখানে ইস্তেকবাল হইতেছে, ইস্তেকবাল ময়দানে, বলে যে সেইখানে বাঘ আসা পড়ছে। শের কা নাম শুনতে হম সব খড়ে হয়ে যায়গে, বলে যে দুস্থ বাঘের নামটা শোনার সঙ্গে সঙ্গে আমরা সব দাঁড়িয়ে পড়ব। বন্দুক লাও, পিস্তল লাও, শের কো মারনে কা ইন্তজাম করো। বলে যে ভাই বন্দুক নিয়ে আসো, পিস্তল নিয়ে আসো, আগে বাঘ মারার ব্যবস্থা করো। থোড়ি দের কে বাদ উস আদমি নে বতায়া কি ও শের আয়া তো হ্যায় লেকিন বেচারা মরা হুয়া হ্যায়। বলে যে এবং ফক্কর বলে ওই লোকে এসে আবার খবর দিল যে ভাই বাঘ তো আসছে ঠিকই, কিন্তু এটা জিন্দা বাঘ নয়, এটা একটা মরা বাঘ সেখানে মধ্যে আসছে। মরে হয়ে লোক শোনেগে তো আমাদের দেশে শের কা সারা দাঁত নিকল যায়গা। বলে যে দোস্ত মরা শব্দ শোনার সাথে সাথে বলে যে আমাদের দিল থেকে বাঘের যত ভয় আসিল সব শেষ হয়ে যাবে। জিন্দা শের কো আদমি দেখতা হ্যায় হোনে কি নিগাহে, আর মুর্দা শের কো দেখতা হ্যায় না হোনে কি নিগাহে। বলে যে দোস্ত মানুষ জিন্দা বাঘকে হওয়ার দৃষ্টিতে দেখে, আর মরা বাঘকে না হওয়ার দৃষ্টিতে দেখতে থাকে। হম কায়নাত কি তমাম চিজো কো দেখে না হোনে কি নিগাহে, আর রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমাল কো দেখে হোনে কি নিগাহে। বলে যে দুনিয়ার সমস্ত মখলুককে দুস্থ আমরা না হওয়ার দৃষ্টিতে দেখব, আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে হওয়ার দৃষ্টিতে দেখব। চৌথা সোচ, ইনসান কি সোচ ইমান ওয়ালি বনে। আর চতুর্থ লাইন যেটা দুস্থ আমাদের ইমানের মধ্যে আসবে সেটা আমাদের ফিকির, সুস্থ ফিকির, বলে যে সেটাও আমাদের ইমান ওয়ালা হবে। চারোঁ রাস্তো সে ঈমান কো হম পৌঁছানে কি কোশিশ করেঙ্গে, হামারা ঈমান ইনশাআল্লাহ জরুর তরক্কি করেগা। বলে যে দোস্ত এই চাইলেনে যখন আমাদের দিনের মধ্যে ঈমান কে আনার চেষ্টা করব, তো নিশ্চয়ই জরুর আমাদের ঈমান বাড়তে থাকবে। তো আমরা চারোঁ রাস্তো সে রোজানা ঈমান কো বাড়ানে কি কোশিশ করেঙ্গে না ভাই। বলে যে ভাই দোস্ত এই রোজানা এই গাইডলাইনে আপনার ইমান বাড়াইবার চেষ্টা সবাই করব তো ভাই। পহলি চিজ ইমান বানানা, নামাজ হুজুর কি নামাজ কা নমুনা বনে উসকে লিয়ে। বলে যে দোস্ত প্রথম সত্য হইল ইমান বানানো, আমাদের নামাজটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হওয়ার জন্য। দূসরা কাম হ্যায় আল্লাহ কা ইলম আপনে সিনে মে লেনা। বলে যে দ্বিতীয় কাম হইল নিজের সিনার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে হাজির করা। কুরআন ও হাদিস এ দোনো আল্লাহ কা ইলম হ্যায়, ইসকো সারে কুরআন কা হাফিজ বনে, সারি আহাদিস কা হাফিজ বনে, নূর না লানু। বলে যে দোস্ত কুরআন আর হাদিস সেটা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছেন সেই ইলম। তো বলে যে ভাই দোস্ত একজন পুরা কোরআনের হাফিজ, পুরা কোরআনের হাদিসের হাফিজ হয়ে গেল, বলে যে সেটা তো বহুতই উত্তম কথা, নূর নালা নূর হয়ে গেল। বরনা কম সে কম জিতনা কোরআন নামাজ মে পড়া যাতা হ্যায় উতনা কোরআন ইয়াদ করনা হর মুসলমান পে ফর্জ আর ওয়াজিব। বলে যে দোস্ত যদি পুরা কোরআনের হাফিজ হইতে পারে না, কিন্তু যেই পরিমাণে নামাজের মধ্যে প্রয়োজন এই পরিমাণে কোরআন শরীফকে ইয়াদ করা, হিজ করা, বলে যে সেটা প্রত্যেক মুসলমানের উপরে ফর্জে আইন। তো কুরআন আর হাদিস কো জিতনা নামাজ মে পড়না জরুরি হ্যায় উতনে কো ইয়াদ করনা ভি জরুরি হ্যায়। আর বলে যে ভাই দোস্ত এমনি ভাবে কুরআন আর হাদিস যেগুলা নামাজের মধ্যে প্রয়োজন দরকার পড়ে এতগুলা ইয়াদ করা প্রত্যেকের উপরে জরুরি। কুরআন কো তাজউদ সে পড়না ইয়ে আলাগ ফর্জ হ্যায়। আর বলে যে দোস্ত কুরআন শরীফকে শুদ্ধ করে পড়া, তাজউদের সাথে পড়া, সেটা আলাদা আরেকটা ফরজ। بعض دفعہ تجوید کی غلطی سے انسان قرآن پڑھ کر کافر ہو جاتا ہے. بولیں جو انیک سمے تجوید بھول ہوار کارنے مانوش قرآن شریف پڑیا ہوا کافر ہو جائے. نزل به روح الامین علی قلبک, یہ قلب کا میں قاف بڑا قاف ہے. بولیں جو نزل به روح الامین علی قلبک, یہ آیت مجھے دل بڑا قاف, اس کو بڑا قاف پڑھیں پھر اس کا ترجمہ یہ بنے گا روح الامین اس قرآن کو لے کر آپ کے دل پر اترے. بولیں جو جدی بڑا قاف ترائی پڑے قلبک ہے তাহলে তার অর্থ দাঁড়ায় মহজ রুহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন শরীফ আপনার অন্তরের উপরে নাজিল করতেন রাখতেন. আল্লাহ না করে কিছু আদমির কে গলতি সে নজলা বিহি রুহুল আমিন আলা কলবে কা কাল ছোটা পড় দেগা তো মানা কিতনে বদল জায়েঙ্গে ইস কোরআন কো লেকার রুহুল আমিন আপকে কুত্তে পর উতরে. বলে যে দোস্তো নাউজ বিল্লাহ মিন যালিক, বলে যদি শুধু কাপ দিয়া পড়ে কালবি কাজ কালবি কাজ পড়ে, বলে যে কত অর্থ তার পরিবর্তন হয়ে যাবে. বলে যে তার অর্থ দাঁড়াইবে এই কথা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কোরআন আনিয়া আপনার কুত্তার উপরে অবতীর্ণ করবে. ইসলিয়ে তাজবীদ শিখনা ভি বহুত জরুরি কাম. বলে যে দোস্ত এই জন্য তাজবীদের সাথে কোরআন পড়া এটা অত্যন্ত জরুরি. আপকে মহল্লে মে জো কারি সাহেব হাফিজ সাহেব হ্যায় 15-20 منٹ آپ ان سے روزانہ تجوید اور قرآن کے سیکھنے میں لگایا کریں. بڑے جی آپ محلہ سب آپ گرام مدد جو کاری صاحب آپ سے روزانہ 15-20 منٹ یہ قرآن کے تجوید ساتھ پڑھار جنہ لگائی بے سکھنے تجوید ساتھ سیکھنے. نماز کے مسائل یہ مفتی صاحبان سے پوچھے جائیں. اور بڑے جی نماز جو مسائل گلو آتے بڑے جی سے گلو آپ مفتی صاحب سے گیا سیکھ. نماز کے فضائل تعلیم کے حلقوں سے لیے جائیں. آج بولے جو بھائی دوستو نماز فضائل خود سیکھے نہیں, وہ بولے جو نماز فضائل تعلیم حلقے بوشے سیکھو. روزانہ ہر مسجد میں آدھا گھنٹہ فضائل اعمال کی تعلیم ہو. بولے جو پرتیک دن روزانہ ہمارے مسجد مدے فضائل تعلیم آدھا گھنٹہ ہو, اور آدھا گھنٹہ ہر گھر میں بھی تعلیم کا حلقہ ہونا چاہیے. آج بولے جو بھائی دوستو এমনি ভাবে ঘরের মধ্যেও আধা ঘন্টা আমাদের তালিম হওয়া চাই. আব ঘর কি তালিম মে 6 নম্বরো কা মুযাকারা ভি হ্যায়. আর বলে যে দোস্ত ঘরের তালিমের মধ্যে আমাদের 6 নম্বরের মুযাকারাও আসতে হবে. কিউকি ঘর কে হর ফর্দ কো দাঈ ও মুবল্লিগ বানানা হ্যায়. বলে যে কারণ হইলো ঘরের প্রত্যেক ব্যক্তিকে আমাদের দাঈ এবং মুবল্লিগ বানাইতে হবে. জিসকো দাঈ ও মুবল্লিগ বানানা হ্যায় উসকো 6 নম্বর জরুর সিখানে হ্যায়. বলে যে দোস্ত যখনই আমরা কাউকে চাইব দায়ী বানাইতো বানাইব তাহলে তাকে অবশ্যই 6 নম্বর শিখাইতে হবে. আর ফজাইল কো হাসিল করনে কে শৌক মে নামাজ পড়না. বলে যে দোস্ত এই ফজিলত কে হাসিল করার আগ্রহ নিয়ে নামাজ পড়া. হাম দেখতে হ্যায় দুনিয়া মে কে আজ এক ঘর কে বচ্চে বড়ে খুশ হ্যায়. বলে যে আমরা দেখি দুনিয়াতে যে এক ঘরের বাচ্চারা খুব আজকে আনন্দিত. পুষ্টে আপ লোক কেউ খুশ হো. বলে জিজ্ঞেস করা হইলো যে তোমরা আজকে এত আনন্দিত কেন. তো ও ইয়ে কেতে হ্যায় কি আমারে ওয়ালিদ সাহেব নে আমারে মকান বানানে কে লিয়ে প্লাট খরিদা হ্যায়. বলে যে আমরা এই জন্য আনন্দিত আমাদের ঘরে আব্বা আমাদের জন্য জমিন একটা প্লট খরিদ করছেন ঘর বানাইবার জন্য. 10 সাল কে বাদ দেখা বচ্চে বড়ে খুশ হ্যায়. বলে যে 10 বছর পরে দেখা গেল যে আমার বাচ্চারা খুব খুশি, ঘরের বাচ্চারা খুব আনন্দিত. পুষাবে আপনি আজ মিঠাই কেউ তসলিম কি. বলে যে আজকে তোমরা মিঠাই কেন বন্টন করতেছো, মিঠাই বন্টন করো কেন. ইয়ে বতাতে হ্যায় কি আমারে ওয়ালিদ সাহেব নে 10 সাল পহলে যে প্লান খরিদা থা উসমে মকান বানানা শুরু কিয়া. বলে যে ওরা বাচ্চারা বলে যে 10 বছর আগে যে আমাদের আব্বা যে একটা ফলন বা জায়গা কিনছিলেন বাড়ি বানানোর জন্য আজকে সেই ঘর এখানে আমাদের ঘর বানানো শুরু হয়ে গেছে. চন্দ মহিনো কে বাদ দেখতে হ্যায় কি আজ খানা পকাযা উস ঘর ওয়ালো নে দোস্তো কো ভি খিলায়া মহল্লে ওয়ালো কো রিশতেদারো কো বুলা কর খিলায়া. পুছতে ভাই আপ কিউ ইতনি খুশি কা ইজহার কর রহে হ্যায়. বলে যে দেখা গেল 5-6 মাস পরে এই ঘর ওয়ালা খানা বানাইছে এবং খানা বানানোর পরে তারা অন্যান্য মানুষকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খানা খাওয়াইতেছে. তো জিজ্ঞাসা করেন তোমরা আজকে মানুষকে এরকম ভাবে খানা কেন খাওয়াইতেছো. ও بچے یہ کہتے ہیں کہ ہماری جان کرائے کے مکان سے چھوٹ گئی, ہم اپنے ذاتی مکان میں آ گئے. تو بولے جی بچے بولے جی آج کے ہمارا بھاڑار گھر تھی ہمارے جان کے بتائی لام آج کے ہمارا ہمارے نجسو گھر آ گئے گی جن کھانا کھاوا. اب ایک مکان جو ہم بناتے ہیں وہ آخر ایک دن ایسا بھی آئے گا گر جائے گا. بولے جی دوست دنیا سے گھر بھاڑانا ہو رہا سیڑا جی ایک بار گاؤں کا بھیڑانا ہے تو وہ ایک دن آسرے ایک گھر کا اپنے شیر. اس کے معاملے میں دو رکعت فجر کی سنتیں پڑھتے ہیں آپ, روزانہ آپ کے لیے ایک نیا محل تیار ہوتا ہے. بولے جی دوست مقابلہ یہ پوری کرتے آپ نے جو سکال دئی رکعت فجر سنت پڑھیں ایر دارا روزانہ آپ کا ایک محل ایک بلڈنگ تیار ہوتے تھے. ظہر کی نماز سے پہلے چار رکعت پڑھی اب چھ ہو گئی, بارہ رکعت میں سے چھ آدھا آدھا محل ہمارا جنت میں تیار ہو گیا. بولے جی بھائی دوست ظہر کی کر لیں بولے جی دو دیکھا بدر برندر آپ نے بلڈنگ بنا شروع ہو گیا اور بولے جی ظہر جب آپ نے چار رکعت آگے اور دو رکعت پڑے بولیں تو بولے جی یہ دیکھے ہوئی چھ اور دیکھے ہوئی کت آج بولے جی آپ بہشتر مدد ایک بلڈنگ تیار ہے. تو اب اس میں ظہر کے بعد کی دو رکعت پڑی اب آٹھ رکعتیں ہو گئی, دو بٹے تین مکان تیار. بولیں جی ایسے نہیں بابے آپ آرام سے بولے ظہر پڑے دو جگہ پھر کرو آپ بلڈنگ تیار ہوتے رہے. مغرب کی دو رکعت پڑھ لی سنت, اب دل میں یہ خیال آئے کہ اے اللہ تو مجھے عشاء کی نماز تک زندہ رکھنا تاکہ میں عشاء کے بعد کی دو رکعت بھی پڑھ لوں اور میرا آج کا محل مکمل ہو جائے. بولے دیر پورے آپ نے جہاں اپنا مغرب ایر پورے دو رکعت سنت پڑھ لیں تو ایر پورے دلر مدد آشا آکاشا ہو اچھا آگرہ جا اللہ آپ نے ہمارے ایسا پرسنت جیوت رکھیں ایسر پورے جاتے ہمیں آج دو رکعت سنت پڑھتے پڑی آج جہاں ہمیں ایسر پورے دو رکعت سنت پڑھ تو بہشتے جو ہمارے جن بلڈنگ بنا شروع ہوئی سی بلڈنگ کا سمپورن پریپورن ہو جائے تو دنیا میں اپنا مکان بنایا اس میں جتنی زیادہ خوشی ہے اس سے زیادہ خوشی جنت کے ایک محل کے بننے پر روزانہ عشاء کی نماز پڑھنے کے بعد ہونی چاہیے. بولے جی دوست دنیا تو ایک تو بلڈنگ بن لے گھر بن لے تو یہ آنند اور خوشی ہوئی روزانہ جب ہم ایسر نماز پڑے تو یہ سنت پڑھ لو ایک چیز ہمارے دلر مدد بیشی آنند آگرہ ہوا چاہیے আমার জন্য বেহেস্তের মধ্যে একটা ঘর আজকে পরিপূর্ণ করে আগে. নমাজ কে ফজাইল, নমাজ মে কুরআন পড়া যাতা কুরআন কে ফজাইল. বলে যে দোস্ত নমাজের ফজাইল আমাদের সামনে থাকবে, এমনি নমাজের মধ্যে কুরআন পড়া হয় তো কুরআনের ফজিলত আমাদের সামনে থাকবে. নমাজ মে দুরুদ শরীফ পড়া যাতা দুরুদ শরীফ কে ফজাইল. নমাজের মধ্যে দুরুদ শরীফ পড়া হয় তো বলে যে দোস্ত দুরুদ শরীফ নমাজ তখন পড়ি تو دور شریفر فضیلت ہمارے سامنے تھکتے ہوئے. نماز میں اتحیات پڑھی جاتی ہے اتحیات کے فضائل. بولے جی نماز مدد اتحیت پڑا ہے تو بولے جی شکاروں فضیلت ہمارے سامنے تھکتے ہوئے. نماز میں دعا قنوت پڑھی جاتی ہے اس کی فضیلت. بولے جی نماز مدد دعا قنوت پڑا ہے تو تار کی فضیلت شدہ ہمارے سامنے تھکتے ہوئے. سجدے کرنے کی فضیلت سجدہ کری شکاروں فضیلت ہمارے سامنے تھکتے ہوئے. رکو کرنے کی فضیلت ایمنی بابے بولے جی رکو کری تار فضیلت ہمارے سامنے تھکتے ہوئے. قیام لمبا کرنے کی فضیلت دارائی لمبا سمے داران اور فضیلت شدہ ہمارے سامنے تھکتے ہوئے. نماز کے ہر ہر جز کی فضیلت الگ بھی معلوم کرنی ہے پوری نماز کی فضیلت الگ بھی معلوم کرنی. بولے جی دوستو نماز مدد جتو گلا ہمشو آتے پتکتا حصہ ہمشو فضائل الگ الگ ہمارے سامنے ہوئے এমনি পুরা নমাজের কি ফজিল সেটাও আমাদের জানতে হবে. তো আব নমাজ কে ফজাইল মালুম করেঙ্গে না সারে ভাই. বলে যে ভাই নমাজের ফজিল সবাই শিখব তো. আব ফজাইল কি তালিম সে হম ফজাইল হাসিল করেঙ্গে আর মুফতি সাহেবান সে হম মসাইল মালুম করেঙ্গে. বলে যে দোস্ত ফজিলতের এলিমটা তো আমরা ফজাইলের তালিম থেকে আমরা নিব আর শিখব আর মাসাইল মুফতি সাহেবদের কাছ থেকে আমরা শিখব. তিসরি جو نماز ہماری نماز رسول پاک علیہ الصلوۃ والسلام کی نماز کا نمونہ بن جائے اس کے لیے تیسری چیز ہے اللہ کو اپنے دھیان میں بسانا. বলে যে দুষ্ট তৃতীয় জিনিস শাশ্বত যেটা আমাদের নামাজ নবীওয়ালা নামাজ হওয়ার জন্য সেটা হইলো আমাদের মধ্যে আল্লাহর ধ্যানকে পয়দা করতে হবে. আর তো আমি ধ্যান কো যায় কর রাখা. বলে যে দুষ্ট আজকে তো এখন তো আমরা আমাদের ধ্যানকে নষ্ট করে ফেলাই. আদমি ঘর সে বাহার নিকলা সড়ক পে আয়া এক নই কার গুজর কে গই নই কার কো গৌর সে দেখা ও নই কার আমারে ধ্যান মে আ গই. বলে যে এক ব্যক্তি ঘর থেকে বাইরে এলাম, বলে যে আমরা ঘর থেকে বাইরে এলাম, বলে যে রাস্তার উপরে আসলো, বলে যে দুষ্ট রাস্তার উপরে আসার সাথে সাথে একটা কার সুন্দর নতুন দেখলো, তো বলে যে এটাকে খুব ভালো দৃষ্টি দিয়ে দেখলো, তো কার তার ধ্যানের মধ্যে আসিয়া গেল. আগে গিয়া আগে এক নই ইমারত খড়ি থি উসকো ধ্যান সে দেখা ও ধ্যান মে আ গই. বলে যে ও বেশ আরো সামনে গেল তো নতুন একটা ইমারত বিল্ডিং দেখলো সুন্দর, বলে যে সেটারে খুব ভালো নতুন দৃষ্টি দিয়ে দেখলো, তার মধ্যে সেই বিল্ডিং এর ধ্যান আসিয়া গেল. আগে গিয়া তো ঘড়িও কি দোকান মে দোকানদার নে ইয়ে বাতায়া ইয়ে ঘড়ি আজ জাপান সে বনকার আই হ্যায় ইসমে ইয়ে খুবিয়া ইয়ে আচ্ছাইয়া. বলে যে সামনে গেল তার ঘড়ির দোকান সামনে আসলো, ঘড়ির দোকানে গেল দোকানওয়ালা বলল যে এই ঘড়িটা আজকে নতুন জাপান থেকে আসছে আর এটার মধ্যে এই ভালাই এই এই জিনিসগুলো আছে, এটার মধ্যে এই সৌন্দর্য আছে. আর উযু করলে মসজিদ মে গিয়া উযু করকে নামাজ মে খানা আর ধ্যান কি পট্টি আপ চল রহি হ্যায় উসকো ও কার ভি নজর আ রহি আপনে ধ্যান মে, জো বিল্ডিং দেখি ও ভি নজর আ রহি হ্যায়, জো জাপান কি ঘড়ি দেখি ও ভি নজর আ রহি. বলে যে দুষ্ট মসজিদে যাইয়া এরপরে হাজির হইল, মসজিদে উযু করলো, নামাজের মধ্যে দাঁড়াইল, তো বলে যে দুষ্ট দাঁড়ানোর সাথে সাথে বলে যে তার মধ্যে ওই যে ধ্যান করছিল ওই ধ্যানের গাড়ি চালু হয়ে গেল. বলে যে তার ধ্যানের মধ্যে একবার গাড়ি আসতেছে, একবার ওই বিল্ডিং আসতেছে, আর একবার বলে যে ওই যে নতুন ঘড়ি দিকে আসছে জাপানি সেই ঘড়ি আসতেছে তার ধ্যানের মধ্যে. আর মখলুক কে সামনে খড়া হ্যায় তো ভি মখলুক কা ধ্যান, আল্লাহ কে সামনে খড়া হ্যায় তো ভি মখলুক কা ধ্যান, ইস আদমি নে আপনে ধ্যান কি তাকত জায় কর. বলে যে দুষ্ট মখলুকের সামনে যখন দাঁড়াইলাম তো বলে যে বেচারা মখলুকের সামনে দাঁড়াইল, তবুও মখলুকের ধ্যান আল্লাহর সামনে থেকে দাঁড়াইছে, সেই কেন মখলুকেরই ধ্যান তার মধ্যে. বলে যে সম্পূর্ণ এই লোকের ধ্যান তারা সে নষ্ট করে দিল. পৌঁছানা যাহা তক হ্যাঁ কি আল্লাহকে সামনে খড়ে হো তো ভি আল্লাহ কা ধ্যান, মখলুককে সামনে খড়ে হো তো ভি আল্লাহ কা ধ্যান. বলে যে আমাদের কোথায় পৌঁছতে হবে, বলে যখন আল্লাহর সামনে দাঁড়াইব সেখানেও আল্লাহর ধ্যান, মখলুকের সামনে দাঁড়াইব তো বলে যে সেইখানেও আমাদের আল্লাহরই ধ্যান থাকবে. সূর্য পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সফর মে থে, এক দরখত কে নিচে আপ আরাম ফরমানে লেট গয়ে, তলোয়ার আপনি দরখত সে লটকা দি. বলে যে এক সফরে রসূল পাক আলাইহিস সালাম ছিলেন, সফরে চলতেছিলেন, তো এক জায়গার মধ্যে আইসা ওনারা গাছের নিচে রসূল পাক আলাইহিস সালাম আরাম করলেন এবং ওনার তলোয়ারটা সেই গাছের ডালের মধ্যে লটকে রাখলেন. এক কাফের নে পাহাড় কে উপর সে দেখা, মৌকা গনিমত সমঝা, মেরে দুশ্মন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলে হ্যায় সো রহে হ্যায় তলওয়ার লটকি হুই হ্যায় নিচে উতরা পাহাড় সে আর তলওয়ার হজুর কি নিকাল কর সোতে সোতে হজুর কো কতল কর সকতা থা মগর উসনে সোচা হজুর কে পাস তো কোই তলওয়ার নেই মেরে পাস তলওয়ার হ্যায় লিহাজা কতল তো মাই হি উনকো করুঙ্গা, ইনকো জগাতা হুঁ কুছ ইনকা মজাক উড়াতা হুঁ ফির বাদ মে কতল করুঁ. বলে যে যে আল্লাহ রসুল শুয়ে পড়লেন, এক কাফির পাহাড়ের উপর থেকে দেখলো যে তলোয়ার লটকানো আর রসুলের পাশে আলাইহিস সালাম শুয়ে আছে, সেই কথা ভাবলো যে এই তো বহুত বড় সুযোগ আমার দুশ্মনকে শেষ করার জন্য, সে জলদি আসলো, এসে তলোয়ার সেই গাছের ডাল থেকে তার হাতে নিয়ে নিল, তলোয়ারকে তার খাপ থেকে বাহির করলো, বাহির করে আসছে রসুলের পাশে সালামকে সে শোয়ার মধ্যেই খতম করতে পারতো, রসুলের পাশে আলাইহিস সালামকে হত্যে শহীদ করে দিতে পারতো, কিন্তু তার দিলে আসলো যে তলোয়ার হইলো আমার হাতে আর উনি আছেন খালি হাত, ওনার কাছে কোন তলোয়ার নাই, সুতরাং ওনাকে আমি ঘুম থেকে উঠাইব, এরপরে ওনার সাথে কিছু সময় মজাক করব, এরপরে আমি ওনাকে কতল করব. তো রসূল পাক আলাইহিস সালাম কো জাগায়া, হুজুর খড়ে হুয়ে, আপনি দেখা সামনে দুশ্মন হ্যায় উসকে হাত মে মেরি তলোয়ার হ্যায়. বলে যে সেই রসূল পাক আলাইহিস সালামকে যে জাগাইলো, বলে যে জাগানোর সাথে সাথে রসূল পাক আলাইহিস সালাম দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখলেন যে সামনে দুশ্মন দাঁড়ানো এবং দুশ্মনের হাতের মধ্যে খোলা তলোয়ার এবং সেটা রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার। তো উসনে কাহা কে মান ইউনফিদুকা মিন্নি আ মুহাম্মদ, আপকো মুঝসে আব কৌন বাচায়েগা? বলে যে সেই কাফির বলল, আয় মুহাম্মদ, তোমাকে এখন আমার থেকে কে রক্ষা করবে, কে তোমাকে বাঁচাইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল মে ভি আল্লাহ থা, জুবান পর ভি আল্লাহ কা লফজ আয়া, আর হুজুর ফরমায়া আল্লাহ। বলেন যে রাসূলের পাশ আলাইহিস সালামের অন্তরে ছিল আল্লাহ, এমনি জবানে আল্লাহ ছিল, এই জন্য রাসূলের পাশ আলাইহিস সালামের জবান দিয়ে বাইরে এলো। সে যখন বলল কে বাঁচাবে, তো আল্লাহ রাসূল ফরমাইলেন আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইবে। আল্লাহ তাআলা নে ফরন উস কাফির কে দিল পে রসুল পাক আলাইহিস সালাম কা রোক ডাল দিয়া, উসকা হাত কাঁপনে লাগা, তলোয়ার উসকে হাত সে গির গই, আর আব রসুল পাক আলাইহিস সালাম নে উঠা লি। বলেন যে আল্লাহ জাল্লা শানহু ওই কাফিরের দিলের মধ্যে এইরকম ভাবে ভয় ডালিয়ে দিলেন, আর তার শরীর কাঁপতে রইল, আর তার হাত থেকে তলোয়ার জমিনের মধ্যে পড়িয়া গেল। বলেন যে সঙ্গে সঙ্গে রসুল পাক আলাইহিস সালাম সেই তলোয়ার কে উঠাইলেন। আপনি ফরমায়া মাই ইউন ফিজুকা মিন্নি, আর তুমি বাতাও তুমি মুঝসে কৌন বাঁচায়। বলে যে এখন রসুলের পাশে ইসলাম তাকে ওরম বললে, আর তাকে বললে যে এখন তুমি বলো তোমাকে আমার থেকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে? আবু রসুলের পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নে আল্লাহ কাহা, কাফির কে হাতে তলোয়ার গির গই। আব কাফির আল্লাহ নহীন কহ সকতা, ক্যোঁকি উসকে দিল মে আল্লাহ নহীন হ্যায়। বলে দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ আমারে বাঁচাবে, যেহেতু রসুল পাক সাল্লামের দিলের মধ্যে আল্লাহ ছিল, এই জন্য বলছেন আল্লাহ আমাকে বাঁচাই। কিন্তু যেহেতু কাফিরের দিলের মধ্যে আল্লাহ নাই, এই জন্য সেই কথা বলতে পারে না যে আমাকে আল্লাহ বাঁচাই। জব তক ইনসান মৌত সে দূর রহতা হ্যায়, দিল মে কুছ অর হোতা হ্যায়, জুবান পে কুছ অর হোতা হ্যায়, মুনাফকত কর সকতা হ্যায়। বলে যে ভাই দোস্ত, মানুষ যখন মৌত থেকে দূরে থাকে, মানে এখন আসে নাই, তো বলেন যে মানুষে দিলে একটা জমানে আর একটা মুনাফিকি করতে পারে। ঘন্টি বাজাই, দোস্ত নে ঘন্টি পে দরওয়াজা খোলা, সো রহা থা, নীন্দ আপনি খারাপ কি, আব দিল মে বড়া গুসা আ রহা হ্যায় কি ইয়ে মেরা দোস্ত মেরি নীন্দ খারাপ কর চুকা। আব তো খোলতা হ্যায় দরওয়াজা, দোস্ত কো দেখ কে কহতা হ্যায় আপকে আনে সে বড়ি খুশি হুই, অন্দর মে গুসা ভরা হুয়া হ্যায়। বলে যে দুষ্ট, বলে যে শুয়ে রইল ব্যক্তি, তার দুষ্ট আসলো, আইসা দরজার মধ্যে আওয়াজ দিল, ঘন্টা বাজাইল, তার ঘুম নষ্ট হয়ে গেল, দিলে দিলে খুব নারাজ হয়ে গেল যে বেচারা এই সময়ের মধ্যে আসলো আর আমার আইসা কষ্টটা দিল, আমার ঘুমটা নষ্ট করলো। দরজা খুললো, খোলার পরে তার দুষ্টরকে যখন দেখলো, দেখে তার দিলের মধ্যে তো খুব গুসা, কিন্তু জমানে বলে যে আপনি আসার দ্বারা আমি বড় খুশি হইলাম, আনন্দিত হইলাম। লেকিন জব ইনসান কি মৌত কা ওয়াক্ত আতা হ্যায়, উস ওয়াক্ত জো দিল মে হোতা হ্যায় ওহি জুবান পে আতা হ্যায়। বলে যে দোস্ত, কিন্তু মানুষ যখন মৌতের ঘাটিতে পৌঁছে যাবে, মৌতের ঘাটে পৌঁছবে, তো বলে যে দোস্ত সেই জ্ঞানের মধ্যে দিলে একটা আর জবান আর একটা সেটা চলবে না, বলকে মানুষের অন্তরের মধ্যে যা থাকবে সেটাই তার জবান দিয়ে বাহির হবে। رسول پاک علیہ الصلوۃ والسلام نے جب یہ پوچھا کہ تمہیں مجھ سے کون بچائے گا، اس نے کہا کن کریما آخذن، کرم کا معاملہ فرمائیے اے محمد میرے ساتھ، میں معافی مانگتا ہوں، مجھ سے غلطی ہو گئی، حضور نے اس کو معاف کر دیا۔ بولے جے شیخ کی بول لو جے اے محمد صلی اللہ علیہ وسلم، آپ نے ہمارے ساتھ کرم معاملہ کرے، آپ نے ہمارے کے مہربان ہمارا بھول ہو گیا سے সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। বলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। তো আব জিকর ভি এক বহুত বড়ি তাকাত হে, ওয়া যিকরুল্লাহ আকবার। বলেন যে ভাই দোস্ত, এই যে তো জিকির একটা বহুত বড় শক্তি, এই যে আল্লাহর জিকির সবচেয়ে বড়। अगर हमारे दुश्मन सारे जंगी जहाज आसमान पे छतरी की तरह से तान दे, अपने सारे रॉकेट और मिसाइल और बम चला दे, उनको देखकर हमें उनका ध्यान ना आए, अल्लाह का ध्यान आए, ये सारे रॉकेट सारे मिसाइल सारे बम्बार जहाज हमारा बार भी बीका नहीं कर सकता, বলে যে দুষ্ট আমাদের দিনের মধ্যে আল্লাহর জিকিরের দ্বারা ধ্যান আনতে হবে। এরকম হবে যে যদি আমাদের দুশ্মনরা সব সমস্ত যুদ্ধ জাহাজ দিয়া পাখির মতো এসে উপরে আমাদেরকে ছায়া করে ফেলে, আর যত মিজাইল আর এত বম আছে বলে যায় এরকম ভাবে সমস্ত হাতিয়ার নিয়ে আমাদের উপরে আসে আমাদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু এই কথা একই আমাদের দিনের মধ্যে ধ্যান হবে যে এরা সব সমস্ত মিজাইল আর এত বমও যদি আমাদের উপরে মারে তাহলে আল্লাহ না চাইলে বলে যে আমাদের একটা পশমকে হিলাইতে পারবে না। জব ইয়ে তিন চিজে হাম তৈয়ার করেঙ্গে, ঈমান বিল গায়ব, ফজাইল ও মসাইল কা ইন আল্লাহ কা ধ্যান, তো চৌথি চিজ তৈয়ার হো জায়েগি খুদ ব খুদ আল্লাহ কো রাজি করনে কা জান। বলে যে দোস্ত যখন আমরা এই তিনটা জিনিসকে তৈয়ার করবো মানাই নিব, একটা হইলো ঈমান বিল গায়ব, দ্বিতীয়টা হইলো ফজাইল আর মসাইলের ইলম, আর তৃতীয় আল্লাহর ধ্যান যখন আমরা বানাই নিব, তো বলেন যে চতুর্থ জিনিস এমনি খুদ বখুদ আপনা আপনি আসবে, সেটা হইল আল্লাহকে রাজি করা। আমি চার চিজে নামাজ সে বাহার নামাজ সে পহলে বানানে কি বলে যে ভাই দোস্ত এই চারটা জিনিস যে এই চারটা জিনিস আমাদের নামাজের বাহিরে তৈয়ার করতে হবে। আব নামাজ এসে পড়ে কে দু রকম নামাজ চার রকম নামাজ এসে পড়ে শুরু সে আখির তক চারো চিজে উসমে মৌজুদ। বলেন যে দোস্ত আমরা দুই রেখার নামাজ পড়লাম বা চার রেখার নামাজ পড়বো, তো বলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত এই চারটা জিনিস আমাদের থাকতে হবে। রুকু নিকালকে দেখে উসমে ঈমান ভি হ্যায়, বলেন যে রুকু যদি দেখা হয় তাহলে এদের মধ্যে ঈমান আছে। রুকু কো নিকালকে দেখা উসমে আল্লাহ কা ধ্যান ভি হ্যায়, বলেন যে সেটা খুলি আপনি রুকু দেখেন তো সেটার মধ্যে রুকুর মধ্যে আল্লাহ ধ্যান থাকবে। ফজাইল ও মসাইল কা ইলম ভি রুকু কে দৌরান হ্যায়, বলেন যে রুকুর মধ্যে আমাদের ফজাইল আর মসাইলের ইলমও থাকবে। আর নামাজ কা রুকু দেখ রহে হ্যায় তো উস রুকু মে ঈমান বিল গায়ব ভি হ্যায়, বলেন যে আমরা রুকু দেখবো আমার তো সেখানে মধ্যে ঈমান বিল গায়ব। এসি মিসাল সমঝে জেসে হালুয়া পকানা, আদমি হালুয়া পকাতা হ্যায় পহলে সুজি লাতা হ্যায় ঘি লাতা হ্যায় রুকিউড়া লাতা হ্যায় চিনি লাতা হ্যায় এসি জো চিজে উসমে ডালনি হো অলগ লেকে আতা হ্যায়, ফির পহলে সুজি কো ডালকর ঘি উসমে ডালকর উসকো ভুনতা হ্যায়, জব সুজি লাল হো জাতি হ্যায় ফির পানি ডালকর চিনি ডাল দেতা হ্যায় রুকিউড়া কিশমিশ জো ছোটি ইলাচি জো চিজে। আব ইয়ে সব চিজে অলগ লাকর নামাজ কি দেখতি মে উন সবকো একজান বানা দেতা হ্যায়। ইসি তরহ সে হামনে ঈমান বিল গায়ব অলগ তৈয়ার কিয়া, ফজাইল মসাইল কা ইলম অলগ তৈয়ার কিয়া, আল্লাহ কা ধ্যান অলগ তৈয়ার কিয়া, আল্লাহ কি রজা কা জজবা অলগ তৈয়ার কিয়া, নামাজ কি দেখতি মে ডালকর ইন সবকো একজান মানা হ্যায়। জো চিজ নিকাল কে দেখে নামাজ মে উসমে চারো চিজে হো, ঈমান বিল গায়ব ভি হো, আল্লাহ কা ধ্যান ভি হো, আল্লাহ ওয়ালা ইলম ভি হো, আল্লাহ কি রজা কা জজবা ভি হো। বলে যে দোস্ত নামাজের মধ্যে আমার সব রুকুনের মধ্যে নামাজের বাহিরে এগুলা সবকে আমার চারটা জিনিসকে তৈয়ার করতে হবে। বলে যে এরকম কেউ যদি হালুয়া বানাইতে চায় তো সে কি করে, বলে যে সুজি আনে এমনি ভাবে সে সবজি আনলো, এমনি ভাবে এলাচি লং নিয়ে আসলো, চিনি নিয়ে আসলো, পানি নিয়ে আসলো, তো এরপরে সে কি করে, প্রথম বলেন যে এরকম ভাবে সুজিকে তার হাঁটির মধ্যে সুজি চিনি দিল, দিয়া এটার এরকম ভাবে গরম করলো, করতে করতে লাল হয়ে গেল, বলেন যে এরপরে এদের মধ্যে পানি দিল, দিয়ে আবার গরম করলো, এরপরে বলেন যা সবজি দেওয়ার সেটার মধ্যে দিল, এরপরে এলাচি লং দিল, দিয়া যখন সে সেটারে এরকম ভাবে পাকাইলো তো বলেন যে সে একটা হালুয়া তৈরি হয়ে গেল। কিন্তু বলেন এই হালুয়ার মধ্যে সব জিনিস আছে, চিনিও আছে, সুজিও আছে, এমনি ভাবে এলাচি লং সব কিছু আছে, কিন্তু দোস্ত এগুলা সব আনছে সে তৈয়ার করে আলাদা করছে এখানে একত্রিত। ঠিক এমনি ভাবে আমাদের নামাজের মধ্যে এই সবগুলা বলেন যে প্রত্যেকটা নামাজের রুকুনের মধ্যে আমাদের এই চারটা জিনিস থাকতে হবে। বলেন যে আপনার প্রত্যেক রুকুনের মধ্যে ইমান বিল গাইবও থাকবে, ফজাইলের ইলমও থাকবে, আল্লাহ আলাই ইলম বলেন সেটাও থাকবে, আল্লাহর ধ্যান থাকবে, আল্লাহকে রাজি করার জজবা। বলেন যে দোস্ত এগুলো সবকে নামাজের হাড্ডির মধ্যে ঢুকাইয়া সবকে একত্রিত করিয়া আমরা আজও বানাই যেরকম, ঠিক এমনি ভাবে আমার নামাজের সব রুকুনের মধ্যে এই সবগুলা জিনিস থাকবে। কন কন আপনি নামাজ পর মেহনত করকে হজুর কি নামাজ কা নমুনা বানায়েগা, বলে যে ভাই কে কে আছেন মেহনত করে আপনার নামাজ কে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি নামাজ বানানোর জন্য। জব আমারি নামাজ রসুল পাক আলাইহিস সালাম কি নামাজ কা নমুনা বনেগি تو پہلی بات تو یہ ہے ان الصلاۃ تنہا عن الفحشاء والمنکر, نماز ہمیں بے حیائی اور برائی کے کاموں سے روکے. بولے جی دوست, جہاں ہمارے نمازٹا نبی والا نماز ہوئے تو سب سے پرتھم کام جو ہے سیٹا کی جو ہمارے نماز ہمارے کے انا اور اشلیلتا سے برت رکھے کرائی. اللہ کی عبادت کر کے اللہ کے غیبی خزانوں سے ہم لیں گے. بولیں جی اللہ نے عبادت کرے ہم اللہ غیبی خزانہ دیکھے نہیں, وہ اللہ کے خلیفہ بن کر ہم مخلوق خدا کو دیں گے, مخلوق سے کچھ نہیں لیں. اور بولیں جی دوستو اللہ تھی تو نہیں وہ پورے اللہ خلیفہ بنے ہم اللہ مخلوق خرچ کرو دیو کچھ مخلوق تھی ہم کچھ ایر بنیمے نہیں بنا. تو انسان میں اللہ نے حیوانیت کا مادہ بھی رکھا ہے, اللہ کے خلیفہ بننے کا مادہ بھی رکھا ہے, عبادت کا مادہ بھی رکھا ہے. بولے جی دوستو مانشر مدد اللہ حیات مادہ رکھتے ایمنی بھاب خلافتر مادہ اللہ پاک رب العالمین دیا اللہ مانس کے بنائی سین ঠিক এমনি ভাবে আল্লাহ মানুষের মধ্যে ইবাদত করার যোগ্যতাও দিয়েছেন. ইস উম্মত কো আল্লাহ তাআলা নে মজিদ নওয়াজা হ্যায়, আল্লাহ নে আপনি দাওয়াত কা কাম জো নবিও সে নবিও কে তরফ মুনতাকিল হোতা থা, হামারে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তরফ সে আপকি সারি উম্মত কে তরফ মুনতাকিল হুয়া হ্যায়. বলে যে দোস্তো আল্লাহ জাল্লা শানহু ওয়া মানাওয়ালু এই উম্মত কে আরেকটা জিনিস বেশি দান করছেন, সেটা কি বলে যে দোস্ত সেটা হইলো দাওয়াতের কাম. বলে যে আগে এত ছিল নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দাওয়াতের কাম এক নবী থেকে আরেক নবীকে দান করতেন, তবে একজন গেলে নিলার পরে আরেক নবী পাইত, কিন্তু বলেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই দাওয়াতের কামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের দিকে মুনতাকিল করাইছেন, অর্থাৎ এই উম্মতকে দাওয়াতের কাম আল্লাহ দান করছেন. তো দাওয়াত ওয়ালা কাম امت مسلمہ کے ذمے اللہ نے لگایا, کیونکہ ہمارے نبی پاک علیہ السلام کو اللہ نے خاتم النبیین بنائی. بولے جی دوستو یہ دعوت کام تک ہمارے ذمہ اللہ جل شانہ لگائی سین, کارن جو ہمارے نبی کے اللہ پاک رب العالمین خاتم النبیین بنائی سین. اللہ نے آپ کی عمر مبارک تھوڑی بنائی 63 سال, 40 سال دعوت و تبلیغ سے پہلے 23 سال دعوت و تبلیغ کا زمانہ. বলে যে দোস্ত রসুল পাশালামের হায়াত দিতেন অল্প, ওনার 63 বছর বয়স, 40 বছর পর রসুল পাশালামের নবুয়তের আগে চলিয়া গেল, মাত্র 23 বছর সময় পাইছেন দাওয়াতের জন্য. দাওয়াত কে বুনিয়াদ ইস বাত পর হ্যায় কি জো ইনসান দোজখ মে জা রাহা হ্যায় উসকে দোজখ মে জানে সে হামারি তবিয়ত মে পরেশানি হো, اور ہم پریشان ہو کر دوڑ کے اس کے پاس جائیں, اس کو دعوت دیں تاکہ اللہ اسے ایمان دے ہدایت دے, وہ بھی دوزخ سے بچے ہمارے ساتھ جنت میں جانے والا بنے. بولے جی دوست دعوت سیدھا کسی روپ ہے جو کون مانس کے ہمارا جہاں دیکھتے بھائی وہ যে সেই লোকটা জাহান্নামের মধ্যে দুজকে যাইতেছে, দেখা মাত্র আমাদের দিলের মধ্যে ব্যথা আসবে, পেরেশানি আসবে, আমরা দৌড়ে তার কাছে যাইব, তাকে যাইয়া দাওয়াত দিব, বুঝাইব এবং তাকে চেষ্টা করব এমনি ভাবে তাকে মুসলমান বানাইয়া যাতে সেই লোকটা দুজক থেকে বাঁচে এবং আমাদের সাথে সেই লোকটা বেহেস্তে চলে যায়। তো কই উম্মতি হুজুর কা দোজখ মে না যায়, সারি উম্মতি হুজুর কে আমারে সাথ জান্নাত মে যায়। বলে যে দোস্ত কি জন্য হবে আমাদের দিলে যে রসুলের পাশালামের কোন একজন উম্মত যাতে দুজকে না যায়, বলকে সমস্ত উম্মত যাতে আমাদের সাথে জান্নাতে চলে যায়। আল্লাহ তাআলা নে ওয়ালা সাউফ ইয়ুতিকা রাব্বুকা ফতারদা নাযিল ফরমাই, তো রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নে সুনতে হযরত ইব্রাহিম কো ইয়ে ফরমায়া, এ জিব্রাইল সুন লো মেরা এক ভি উম্মতি দোজখ মে হোগা মে আপনে আল্লাহ সে রাজি নেই। বলেন যে দুষ্ট যখন রসুলের পাশে ছিলাম রসুল আসা দিল হইল ওরা সব ভাই অতি খারাপ বোকা পাথর বা, তো বলেন যে রসুলের পাশে ছিলাম ফরমাইলেন ভাই ইব্রাহিম শোনো আমার একজন উম্মত যদি বাকি থাকে বেহেস্তে না প্রবেশ করতে পারে কত সময় পর্যন্ত আমি আল্লাহর উপরে কখনো রাজি হইব। তো রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম اور صحابہ کرام مکہ مکرمہ میں 13 سال بڑی تکلیفیں اٹھاتے رہے. بلن جا رسول پاک صلی اللہ علیہ وسلم صحابہ کرام رضی اللہ عنہ مکہ شریف 13 بچر بہت ہی کشت اور مصیبت برداشت کرتے ہوئے. اب حضرت بلال رضی اللہ تعالی عنہ ان کو مکے کے کافر کبھی کوڑوں سے مارتے تھے, کبھی گرم آگ پہ لٹاتے تھے, کبھی گرم ریت پہ لٹا کر شیطان ان کے سینے پہ رکھ دیتے تھے. بڑے جو حضرت بلال رضی اللہ تعالیٰ رکھے مکہ شریف زمانہ ہے, بولے جو ان کے کافر کون سمے এরকম তাবুক দিয়ে বিজয় করত, কোন সময় ওনাকে এরকম গরম বালির উপরে শোয়াই রাখত, কোন সময় আগুনের উপরে শোয়াই দিত, কোন সময় ওনার সিনার উপরে তারা পাথর রাখত. 13 সাল মুসলসল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারা পিটা তং কিয়া পরেশান কিয়া, বলে যে 13টা বছর হযরত বিলাল রাদিয়াল্লাহু কে ওনারা মারতে বিজয়তে ওনাকে অনেক পরেশান করতে. মদিনে মুনাওয়ারা হিজরত ফরমা কে চলে গয়ে, বলে যে এরপরে হিজরত করে উনি মদিনা শরীফে চলে গেলেন. مدینہ منورہ میں ایک عورت یہ انصاری بتاتی ہے کہ میرا مکان مسجد نبوی کے نزدیک سب سے اونچا تھا. بولے جو مدینہ ایک مہیلا بول لو جو مسجد نبوی پاسے ہمارا گھر سب سے اونچا گھر تھی. صحیح بلال نے مجھ سے کہا اگر آپ اجازت دیں تو فجر کی اذان میں آپ کے مکان کی چھت پہ کہہ دیا کروں تاکہ دور میری آواز زیادہ چلی جائے. بولے جو حضرت بلال رضی اللہ عنہ محمد اللہ کے بول لیں তুমি অনুমতি যদি দাও তাহলে তোমার ঘরের ছাদে উঠি আমি ফজরের আজানটা দিব যাতে আমার আওয়াজটা অনেক দূর পর্যন্ত চলে যায়. ও औरत कहती है कि वो मैंने इजाजत दे दी हजरत बिलाल सुबह सादिक से पहले आते मेरे मकान की छत पर मशक दमु करके बैठ जाते. बोले जे ओला बोला अनुमति दिया दिला हजरत बिलाल रजी अल्लाह अनु ফজরের আগে আসতেন, এসে আমার ঘরের ছাদে উঠে যেতেন এবং পূর্ব দিকে বৈশাখ বসতেন, বৈশাখ পূর্ব দিকে তাকায় থাকতেন. जब सुबह सादिक निकल आती फजर का अजान का वक्त हो जाता तो हजरत बिलाल खड़े होते और दुआ मांगते क्योंकि अजान के वक्त दुआ जरूर कबूल होती है. ওই মহিলা বলে যে যখন সুবে সাদিক হয়ে যেত হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য তৈরি হইতেন, তো বলেন যে ওই সময় উনি দোয়া করতেন, কারণ বলেন যে যখন আজান হয় সেই সময় দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে. যা ফরমাতে اللهم اني احمدك واستعينك على قريش حتى يقيموا دينك. انا میں تیری تعریف کرتا ہوں اور قریش قبیلے کے خلاف تجھ سے مدد مانگتا ہوں تاکہ قریش قبیلے والے تیرے دین کو قائم کریں. বলে যে দোস্ত উনি কি দোয়া করতেন, জয় আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি আর আয় আল্লাহ আমি কুরাইশের উপরে আপনার কাছে সাহায্য চাইতেছি যাতে কুরাইশরা এইরকম ভাবে ইসলামকে জিন্দা করতে ওয়ালা হয়ে যায়. জিন কাফিরো নে মারা পিটা জিন কা শহর ছোড় কে আ গয়ে উনকে লিয়ে আল্লাহ সে দোয়া করনা ও নহীন ছোড়া. বলে যে দোস্ত যারা উনাকে পিটাইলো এবং যারা ওনাকে দেশ থেকে দেশ তারা করলো ওদের জন্য হজরত ওদের জন্য দোয়া করতে কবি করেন নাই, হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওদের জন্য হেদায়েতের দোয়া করতেছে. তো দাই কা দিল সমুদ্র কি তরহ সে বড়া হোতা, বলে যে দাই যে হয় তার দিলটা সমুদ্রের মতো বড় হয়. দাওয়াত দেনে সে শয়তান ভাগতা, বলে যে দাওয়াত দিলে শয়তান ভাগিয়ে যায়. জেসে কি আজান আর ইকামত সে শয়তান ভাগতা, বলে যে দোস্ত যেরকম আজান ইকামতের দ্বারা শয়তান পালায় ঠিক তেমনি ভাবে দাওয়াতের দ্বারা শয়তান পালায়. শয়তান পর দাওয়াত দেনে কা সবসে জ্যাদা বোঝ পড়তা, বলে যে দাওয়াতের দ্বারা শয়তানের বহুত বড় বোঝা হয়ে যায়, শয়তানের উপরে সবচেয়ে বেশি বোঝ পড়ে দাওয়াতের দ্বারা. ইসলি আজান আর ইকামত সে শয়তান ভাগতা, বলে যে দোস্ত এই জন্যই আজান আর ইকামতের দ্বারা শয়তান পালায়ে যায়. اور دعوت دینے سے غیر اسلام میں داخل ہوتے ہیں. اور بولے جو دوست جہاں دعوت دیا ہے تہن وہ مسلمان مسلمان ہوتے تھکے, بگڑے مسلمان دعوت سے ہی ٹھیک ہوتے ہیں. اور بولے جو مسلمان بگڑیا گلو خراب ہوئے گلو شئی مسلمان شدو اور صحیح ہوتے تھکے. دعوت انتہائی طاقتور عمل, بولے جو دوست دعوت پتن تو شکتی شانی عمل. جو دائی اور دعوت سے ٹکراتا ہے وہ اپنی تباہی کا خود انتظام کرتا ہے. بولے جو دوستو جی ویکتی دائی ایبم دعوت سے مقابلہ کرتے آسے سے نیجی تار دھمشر سامان ہتھیار سے نیجی تیار کر لے. دائی اللہ مر کر قبر میں بھی چلا جائے گا تو بھی اس کا عمل نامہ بند نہیں ہوگا. বলেন যে এই ব্যক্তি দায়ীর আল্লাহ হবে, যে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হবে। সে যদি মরিয়া কবরেও চলে যায় তবুও তার আমল নামা বন্ধ হয় না। জিতনে হাম মুসলমান আজ দুনিয়া মে জিন্দা হ্যাঁ কর রে হখির মে সবকা সবাব রসুল পাগর সালাম কে আমাল নামে মে লিখা যাত। বলেন যে আজকে দুনিয়াতে যত মুসলমান আমরা জিন্দা আছি এবং আমরা যতনে সমস্ত মুসলমান যত আমল করতেছি, বলে যে সমস্ত আমল রসুল পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় লেখা হয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নে ফিরআউন কো ইয়ে কাহা ইন লাম তুমিনু লি ফাতাযিলুন, মেরি তো তমন্না ইয়ে থি কি তুম মেরে উপর ঈমান লে আতে তাকে মেরে সাথ জন্নত মে যাতে দুনিয়া কে আযাব সে ভি বচ যাতে, তুম মেরে উপর ঈমান নহীঁ লায়ে, ইতনা জরুরত তুমারে ফায়দে কি বাত বতাতা হুঁ কি মেরে মুকাবলে পে মত আও, আগে মেরে মুকাবলে পর আওগে তো আল্লাহ কা আযাব আবি দুনিয়া হি মে তুম পর আ জায়েগা, বেসে মরনে কে বাদ তো তুম পে আযাব আনা হি হ্যায় লেকিন দুনিয়া কি জিন্দগি তুমারি আচ্ছি গুজর জায়ে ইসমে আল্লাহ তুমে সজা না দে, ইসলিয়ে মে চাহতা হুঁ কি তুম মেরে সে জুদা রহো, মেরা রাস্তা না রোকো, মুঝে যাহা মে জানা চাহতা হুঁ ওয়াহাঁ জানে দো। মূসা আলাইহিস সালাম কো 40 সাল লগে হ্যায় ফিরআউন কি দাওয়াত দেনে মে, ইস দাওয়াত দেনে মে ইতনি তকলিফে উঠাই হ্যায়, ইতনা ইফহাম তফহীম কিয়া হ্যায় কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভি থক গয়ে। তো আব ইউঁ ফরমা রহে হ্যায় কি চলো মে তো চাহতা থা তুম দাওয়াত কবুল কর লেতে ঈমান লে আতে, মরনে কে বাদ তুম দোজখ সে বচ জাতে, দুনিয়া মে ভি তুমারা অঞ্জাম আচ্ছা হো জাতা, ইতনা তো কর লো কি মেরা রাস্তা না রোকো, আগর রাস্তা রোকোগে তো আল্লাহ আবি তুমে সজা দেগা। তো দাঈ ইলাল্লাহ আখিরি ওয়াক্ত তক জিসকো দাওয়াত দে রহা হ্যায় উসকে ফায়দে কি বাত উসকে সামনে লাতা রহতা হ্যায়। তো বলেন যে ভাই দোস্তো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন যে দাওয়াত দিলেন, তো বলেন যে ফেরাউন কে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো আমি তো চাইছিলাম এই কথা, আমার আশা ছিল এই কথা যে তুমি আমার উপরে ঈমান নিয়ে আসবে। বলে যে তুমি আমার উপরে ঈমান নিয়ে আসো, তাহলে ঈমান নিয়ে আসলে তুমি কামিয়াব হয়ে যাবে, সফলতা পাবে। আচ্ছা যদি তুমি ঈমান আমার উপরে নাও নিয়ে আসো তো কমাসকম তুমি আমার মোকাবিলা করবে না, তুমি আমার মোকাবিলা আসিও না, কারণ তুমি যদি আমার মোকাবিলায় আসো তাহলে দেখো আল্লাহ পাক রাব্বুল আলামিনের আযাব দুনিয়াতেই তোমার উপরে আসবে। বলে যে তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে আর আখেরাতে মরার পরে তো তোমার আযাব আর শাস্তি আসবেই আসবে। তো বলে যে দুস্ত এই কথা হযরত মূসা আলাইহিস সালাম তাকে বুঝাইতে চেষ্টা করলেন যে ঈমান আনো, আমার তো এটাই চাহিদা, আমি চাইছিলাম এই কথা যে ঈমান নিয়ে আসো, তুমি সফলতা নেও, আর যদি তুমি ঈমান না নিয়ে আসো তো কমসকম তুমি আমাকে আমার রাস্তা ছাড়ো, আমাকে তুমি বাধা দিও না, আমার মোকাবিলা আসলে আল্লাহর আযাব তোমার আসবে। তো বলে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর এইভাবে তাকে দাওয়াত দিলেন আর বুঝাইতে চেষ্টা করলেন। এমনিভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে অত্যন্ত কষ্ট আর এইরকম বরদাস্ত করলেন আর বুঝানো সমঝানোর চেষ্টা করলেন, 40 বছর পর্যন্ত তাকে বুঝাইতে চেষ্টা করলেন। শেষে যাই আবার একই কথা বললেন যে দেখো তুমি আমার উপরে ঈমান নিয়ে আসা চাইছিলাম, তুমি ঈমান নিয়ে আসতেছো না, তাহলে কমাসকম আমি যেদিকে যাইতেছি আমার ছাড়িয়ে দাও, আমার তুমি আমার রাস্তা তুমি বন্ধ করো না, যদি তুমি আমাকে বাধা দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেই ধ্বংস করবেন, আমি চাই না তুমি দুনিয়া ধ্বংস হয়ে যাও, বলকে আমি চাই যে ঈমান এনে তুমি দুনিয়ায় তো আরামে আনন্দে থাকো আর মৌতের পরে আযাব থেকে বেঁচে যাও, কিন্তু বলে যে ভাই দুস্ত এরপরে যদি তুমি না মানো তো আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি আমাকে ছাড়ো আর না ছাড়লে আল্লাহ তোমাকে দুনিয়াতে ধ্বংস করবে। তো বলেন যে ভাই দুস্ত যে যাই হয় সে শেষ মুহূর্ত পর্যন্ত যাকে দাওয়াত দেয় তার বালাই চাইতে থাকে। তো দাওয়াত কি বুনিয়াদ হামদর্দি খেয়াল ভাই নফা রসানি পর হ্যায়। বলে যে দুস্ত দাওয়াতের ভিত্তি হইল অন্যের হামদর্দি, অন্যের উপরে রহম খাওয়া, অন্যের ফায়দা পৌঁছানো, সেটার উপরে দাওয়াতের ভিত্তি হইল। এর উপর আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালাম কি দাওয়াত ও তাবলীগ পয়সে কি বুনিয়াদ পর নহীঁ থি, ঈমান কি বুনিয়াদ পর। বলে যে দুস্ত নবীদের দাওয়াতটা পয়সার ভিত্তির উপরে ছিল না, বলকি ঈমানের ভিত্তির উপরে ছিল। حضرت جابر رضی اللہ عنہ فرماتے ہیں کہ غزوہ خندق میں میں نے دیکھا رسول پاک علیہ السلام کے پیٹ پہ دو پتھر بندھے ہوئے. বলেন যে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমান যে খন্দকের যুদ্ধে আমি দেখতে পাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রাখছেন ভুকের কারণে. মে আপনে ঘর গিয়া বিবি সে পুছা হুজুর কো বহুত জরা ভুক লিয়ে কুছ খানে কে লিয়ে হ্যায়. তো বলে যে আমি আমার ঘরে যাইয়া বিবিকে বললাম যে ঘরের মধ্যে কি খাওয়ার কিছু আছে. আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম আল্লাহ রাসূল অত্যন্ত ভুখা. ایک بکری کا بچہ تھا, 3.5 سیر جو کا آٹا بنایا اور حضرت جابر نے کہا کہ آپ کھانا تیار کرو, میں رسول پاک علیہ الصلوۃ والسلام کو چند صحابہ کو آپ کے ساتھ لے کر آتا ہوں. বলে যে দুষ্ট ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা ছিল আর 3.5 গম ছিল, এটা দিয়ে আটা বানাইলেন. বানাইয়া বললেন বিবিকে যে খানা বানাও তৈয়ার করো, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে কয়েকজন সাহাবায়ে কেরামকে আমি নিয়ে আসতেছি ঘরের মধ্যে খানা খাওয়ানোর জন্য. আবু হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম খড়ে হুয়ে আপনি উঁচি আওয়াজ মে এলান ফরমা দিয়া, اے خندق والو چلو تمہاری جابر کے گھر میں دعوت. بولیں جی جہاں عائشہ رسول پاک صلی اللہ علیہ وسلم کے بولتے ہیں ساتھ ساتھ رسول پاک صلی اللہ علیہ وسلم دارائی لیں اور ایک دوزہ بولیں جی اور خندق والا را سب دارا اٹھ چلو تمہاں در بھائی جابر ہے بولے تمہاں در خوار دعوت ہے دعوت. حضرت جابر کہتے ہیں میں تو پریشان ہو گیا, میرے پاس کھانا 10-15 صحابہ کے لیے, حضور نے 3,000 خندق میں کام کر رہے ہیں ان سب کو گھر کی دعوت دی. বলেন যে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু কথা শুনিয়া বড় পরেশান হয়ে গেলেন যে আরে আমার ঘরের মধ্যে যে খানা আমি পাকাইছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 8-10 জন মানুষ হয়তো খাইবে, কিন্তু এখানে খন্দকের মধ্যে 3,000 লোক যারা খন্দক খুলতেছিলেন এখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3,000 সব কি একসাথে দাওয়াত দিয়ে দিচ্ছেন, এখন খারাপ কি হবে? আগে আগে রাসূলের পাক রাইসালাম পিছে পিছে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমান আমি আগে আগে চলতেছিলাম আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে পিছনে আসতেছিলেন. ঘর মে গিয়া তো বড় পরেশান. বলেন যে ঘরে যাই আমি বড় অত্যন্ত পরেশান হয়ে গেলাম. মেয়ে বিবি পুছা কেউ পরেশান হো? বলেন যে ঘরে বিবি জিজ্ঞাসা করলেন যে আপনি পরেশান কেন? মানে কা মানে তো সারে খন্দক ওয়ালে খানা খানে আ রহে. বলে আরে খন্দকে যারা আছে লোক সব লোক আমাদের ঘরে খানা খাওয়ার জন্য আসতেছে. তো বিবি নে কা আপনি কেউ বুলায়া সবকো? তো ওনার বিবি বলে যে আপনি সবরে কেন দাওয়াত দিলেন? ইউ কাহা কে মেনে নি বুলায়া, ও তো রাসূল পাক আলাইহিস সালাম কে কান মে মেনে চুপকে সে কাহা চন্দ সাহাবা কো আপনে সাথ লে চলে, মেনে আপকে লিয়ে খানা পকায়া হ্যায়. হুজুর নে খড়ে হোকে এলান কর দিয়া কে তমাম খন্দক ওয়ালে চলে. উনি বলেন যে আমি তো দাওয়াত দেই নাই, আমি যে ইয়া রাসূল পাক আলাইহিস সালামের কানে কানে বলছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি খানা পাকাইছি আর আপনার সাথে কয়েকজনকে নিয়ে চলে আমার ঘরে, কিন্তু রসুল পাশাম তারা ইয়া সবরে আল্লাহ রসুলে দাওয়াত দিয়ে দিচ্ছেন, আমি দাওয়াত দেইনি. তো বিবি নে কাহা বাপকো পরেশান হোনে কি কোই জরুরত নাহি, ইসলিয়ে কে হুজুর নে এলান ফরমায়া, হুজুর কি জিম্মেদারি হ্যায় ইন সবকো খানা খিলানা. বলে যে তাইলে আপনার পরেশান হওয়ার কিছু নাই, দাওয়াত যেহেতু আল্লাহ রসুলে দিচ্ছেন এখন রসুলে পাশ ছেলে ছিলামের জিম্মায় সরিয়া গেছে এই সবকে খানা খাওয়ান. اب چونکہ اس زمانے میں صحابہ کے مرد صحابہ کی عورتیں محنت میں سب برابر کے شریک تھے, اس لیے اگر پریشانی حضرت جابر پہ آئی ہے ان کی بیوی ان کے فکر میں شریک تھی, اس لیے اپنے خاوند کی پریشانی کو انہوں نے دور کر دی. বলেন যে দোস্ত সেই জমানার মধ্যে মেহনতের মধ্যে পুরুষ আর মহিলারা সব বরাবর ছিলেন, সব একই সমান ভাবে মেহনত করতেছিলেন, যার কারণে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন ফিকির পয়দা হইল তো বলেন যে ওনার বেগম সাহেব ওনার বিবি মোহতরমা ওনার ফিকিরকে কথা বলিয়ে দূর করে দিলেন. হুজুর পাক আলাইহিস সালাম তশরীফ লায়, আপনি হাদিয়া পে ভি দম ফরমায়া, আটে পে ভি দম ফরমায়া, ইয়ে ফরমায়া কে বিঠাতে যাও খিলাতে যাও বাহার ভেজতে যাও. বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আসলেন আইসে তরকারি হাতির মধ্যে একটা পু দিলেন আর এমনি ভাবে আইসা সেই আটার দেওয়ার যে আটার খামিরা বানাই রুটি বানাইতেছিলেন সেটার মধ্যে পু দিলেন, বললেন এই যে যাও এইরকম ভাবে দস্তখান লাগাইয়ে খানা খাওয়াইতে থাকো আর যারা খানা শেষ হবে ওদেরকে বাইরে পাঠাও আর যারা এনে খানা খাওয়াইতে থাকো ঘরে. তো 3,000 আদমিও কা আল্লাহ নে থোড়ে সে খানে সে পেট ভর দিয়া. বলে যে দুস্থ 3000 লোকের এই অল্প খানা দিয়া আল্লাহ জাল্লা শানু সবের পেট ভয়ে দিন। আপনি পাবন্দি লাগাই সাহাবা কে নাম পর কে গোশত ইস বকরি কে বচ্চে কা খাও, হড্ডি কো মত জবানা আপনে দাঁতো। সাহাবাদের উপরে রাসূল বাসরেছিলাম একটা পাবন্দি লাগাই দিলে যে এই এই ছাগলের বাচ্চার গোশত তো তোমরা খাবে কিন্তু তার হাড্ডি কেউ তোমরা দাঁত দিয়ে খাবাইবে না। আব হড্ডিয়া এক জায়গা জমা কি গই, রাসূল পাক আলাইহিস সালাম হড্ডিও কে পাস তশরীফ লায়ে, আপনে আল্লাহ সে দোয়া কি ও বকরি কা বাচ্চা জিন্দা হোকর খড়া হো। বলে যে যখন সাহাবায়ে কেরাম খাড়া শেষ করলেন সবগুলো হাতি একত্রিত করা হইল, রসুল পাক সালাম সেই হাতির কাছে আসলেন, আইসে দোয়া করলেন, বলেন যে রসুল পাকের দোয়ার সাথে সাথে সেই হাতির থেকে আবার ছাগলের বাচ্চা সম্পূর্ণ জিন্দা হইয়া ছাগল হইয়া দাঁড়িয়ে গেল। আল্লাহ নে হাজারো কা পেট ভি ভার দিয়া বকরি কা বাচ্চা ওয়াপস ভি কর দিয়া। বলে যে আল্লাহ হাজারো পেটও ভরাই দিলেন আর হজরত জাবিলা জিয়ালানুর ছাগল আবার ফিরত দিয়ে দিলেন। ইস কিসে কো শুননে সে ইতনা ঈমান বনতা হ্যায় তো জিনহোনে আপনি আঁখো সে দেখা হোগা উনকে ঈমান মে কিতনা ইজাফা হুয়া হোগা। বলে যে দুস্তো আমরা এই কিচ্ছা শোনার দ্বারাই আমাদের ঈমান বাড়তেছে, তো যিনারা স্বচক্ষে এই ঘটনাটা দেখছেন তাদের ঈমানটা কতটুকু বাড়ছে। হজরত জাবির রাজি আল্লাহ আনহু দুসরা কিসা আপনা সোনাতে, হাম 300 আদমি কি জামাত চলি, হজরত আবু উবাইদা কো হুজুর নে আমারা আমির বানায়া। বলেন যে হজরত জাবির রাজি আল্লাহ আনহু আরেক ঘটনা শুনাইছেন যে আমরা 300 জনের জামাত ছিলাম, আমরা যাইতেছিলাম এবং আমাদের উপরে আমির রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু উবাইদা রাজি আল্লাহ আনহু কে বানাইছেন। আমির সাহেব আমি রোজানা খানে কে লিয়ে এক খুজুর দেতে। বলেন যে আমাদের আমির সাহেব রোজানা আমাদের খোরাক দিতেন একটা খেজুর করে। শুনে বারান্দে পুজো এই খেজুর সে ক্যা হতা হোগা, তো যিনারা শুনতেছিল ঘটনা তারা বললো যে এক খেজুর দিয়া আপনার এই সারাদিনে কি হইতো, এক খেজুর দিয়ে কেমনে চলতে। ওই তো কুছ মুহ মে রহ যায়গে, কুছ হলক মে রহ যায়গে, মেদে তক তো পৌঁছে গিয়ে নেই। বলে যে এক খেজুর কিছু তো মুখের মাঝে আটকা পড়বে আর কিছু গলায়, সেটা তো যাইয়া পৌঁছবেই না, এর দ্বারা কি হবে। তো হযরত জাবির নে কাহা এক হজুর কা ফায়দা হমে তব মালুম হুয়া জব আমির সামনে এলান কিয়া আজ সে খজুর মিলনে ভি বন্ধ, খজুরো কি গুঠনিয়া চবাও, দরখতোঁ কে পত্তে খাও, পানি পিতে যাও, আগে বাড়তে চলে যাও। বলেন যে দুস্তো হজরত জাবির রাজি আল্লাহ ফরমাইলেন যে এক খেজুরের মূল্য তো আমরা ওই দিন বুঝছি, এক সময় আসলো আমির সাহেব তার এলান আর ঘোষণা দিলেন যে শুনো আজকের থেকে আর কাউকে কোনো খেজুর দেওয়া হবে না, যার সাথে খেজুরের বিচি আছে সেটা চাবাও অথবা গাছের পাতা খাও আর পানি এটার উপরে পান করো আর আগে বাড়তে থাকো আল্লাহর রাস্তায়। সাহাবা কেরাম তবলিগ মে বড়ে পক্কে থে। বলেন যে হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম তবলিগের মধ্যে বড় পাক্কা ছিলেন। এর মে সাহাবী নে কাহা কে আমির সাহেব খানা নেই মিলতা মে মদিনে ওয়াপস জাতা। বলেন যে একজন সাহাবা কথা বলেন নাই যে আমির সাহেব খানা যখন নাই আমি আর সাথে যাইব না, আমি মদিনায় ফিরত যাইব। হম তো আগে চাই না মেরে শাম কি তো হম তো গশ মে জানে সে ইনকার কর দেতে। বলে যে বিকাল বেলায় যদি আমরা আমাদের অবস্থায় যে বিকাল বেলায় যদি আমরা চা না পাই তাইলে বলে যে আমরা গাছতে যাইতেই তৈরি নাই, যারা গাছতেই যাবো না চা নাই। হম কাচ্চা তবলি ওয়ালে। বলে যে এই জন্য দোস্ত আমরা কাচ্চা তবলি ওয়ালা, লেকিন না করলে সে ইয়ে কাচ্চে তবলি হাজার দর্জে আছে। বলে যে দোস্ত কিন্তু আমরা যদিও কাচ্চা তবলি ওয়ালা তবু যারা করে না এদের যে হাজারো গুণে ভালো কাচ্চা তবলি ওয়ালা, লেকিন এস তবলিগ পে আল্লাহ কি ও মদদ নেই আ সকতি জো সাহাবা কি পক্কে তবলিগ পর আয়ে। কিন্তু বলে যে দোস্তো আমাদের এই তবলিগের উপরে আল্লাহর ওই সাহায্য পাইব না যে সাহায্য সাহাবায়ে কেরামের পাক্কা তবলিগ করার উপরে পাইছেন ওনারা। আমাদের কে কিনারে পে পৌঁছে। বলে যে আমরা এরকম 300 জনের জমাত চলতে চলতে সমুদ্রের কাছে যেয়ে পৌঁছে গেলাম, আল্লাহ নে ওয়া বহুত বড়ি মছলি নিকাল কে হামালি রাখি হুই। বলে যে সেই কারণে দেখি যে আল্লাহ জাল্লা শানু আমাদের জন্য বিশাল এক মাছ বাইর করে রাখছে, উসকা গোশ কাট কাট কে টুকরে বানা কে সবনে আপস মে তকসিম কিয়া। বলে যে এই মাছের গোশত আমরা খাচ্ছা আপসের মধ্যে আমরা বন্টন করলাম। কেন এক মহিনে তক হাম উসকা গোশ খাতে রে। বলে যে এক মাস পর্যন্ত এই পুরা জমাতে আমরা এই মাছের গোশত খাইতে নি। আর ওনকে পাস রুটি সালন তো আর কোই থা নেই, মছলি কা গোশত ই খাতে থে। বলে যে দোস্ত এই যে 300 জনের জমাতে এক মাস খাইলো সেখানে তো রুটি ছিল না, শুধু এই মাছের গোশতই এমারা এক মাস পর্যন্ত খাইছে। আব গোশত ও রোজানা 1 কিলো তো খাতে হোগে। বলেন যে দোস্ত কমাস কম রোজানা তো ওনারা এক কিলো করে তো গোস্ত খাইছেনি। তিনশো আদমিও রোজানা এক কিলো গোস্ত খায়া 300 কিলো গোস্ত হো গিয়া। তো বলেন যে দোস্ত 300 জন মানুষের রোজানা খাইছেন এক কিলো করে, তো কমাস কম রোজানা ওনারা তো 300 কিলো গোস্ত খাইছেন। এক মহিনে মে 30 দিন হতে হ্যাঁ, আর বলেন যে এক মাস তো 30 দিনে হয়। 300 সে জরুরত দেব তো 9000 কিলো গোস্ত বানতা। বলে যে দোস্ত এই 300 রে যদি 30 দিয়ে আপনি পূরণ দেন তাইলে 9000 কিলো গোস্ত এই এক মাসের মধ্যে হয়েছে। ইতনি বড়ি মছলি থি উসকি আঁখ কা দেলা নিকাল কে বাহার রখ দিয়া, আঁখ মে চর্বি থি বাহার সে দোল ডাল কর আঁখ কে অন্দর সে চর্বি নিকালতে। বলে যে মাছটা এত বিশাল ছিল যে যখন তার চক্ষু বাহির করা হয়েছে তো এটার ভিতরে যে চর্বি জমছে যায় তেল, এটা বাহির করার জন্য বাহিরের থেকে ওনারা দুধ মানে বাড়তি ভিতরে ঢুকে যাচ্ছে যে বাহির করছেন তেল। চর্বি অন্দর কে খতম নেই হুই হাত পৌঁছতা নেই। বলে যে এখনো তার চক্ষের মধ্যে তেল রয়ে গেছে, অথচ হাত দিয়ে বাড়তি দিয়ে এখন আর বাহির করা যায়। সাহাবিকে উঠা দেয় ও সাহাকে অন্দর ভেজে। বলে যে উঠে এক সাহাবিকে ওই চোখের ভিতরে ঢুকাই দিচ্ছে। করতে করতে 13 সাহাবা এক আঁক কে জগা মে চলে গে। বলে যে এরকম একজনের পরে আরেকজন তেল নিচে যাইতেছে ওনারা নিচে। বলে যে এক চক্ষুর ভিতরে 13 জন সাহাবা একরা প্রবেশ করছে। তো সাহাবা কে রাম কি তবলিগ ঈমান বিল গায়ব কি বুনিয়াদ পর ছিল। বলে যে দুস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এর তবলিগের বুনিয়াদ ছিল ঈমান বিল গায়বের উপর। যো আতা হ্যায় কি উসকা এক কাঁটা খড়া কিয়া মছলি কা ও টেড়া থা। বলেন যে ওই মাছের একটা কাঁটা ওনারা দাঁড় করাইলেন যেটা ফাঁকা ছিল আর উসমে পুল বন গিয়া। বলেন যে এটা একটা পুল হয়ে গেল। সাহাবি সাহাবি উস কাঁটে কে নিচে সে গুজরতে হ্যায় কিসি কা সার উস কাঁটে কো নেই লাগতা। বলেন যে এত উঁচা ছিল এই কাঁটার নিচ দিয়া সাহাবাই কেরাম গেছেন কিন্তু কারো মাথার মধ্যে সেই কাঁটা লাগেনি। আর রসুল পাক সালাম কে সাহাবা নে সোচা কি কেসে সর লগে। এক লম্বে আদমি কো বুলাযা, লম্বে ঊঁট কো বুলাযা, ঊঁট পে বৈঠ কে ও ভি কাঁটে কে নিচে সে চলা গিয়া, সর উসকা কাঁটে কো নেই লাগা। বলে যে দোস্ত সাহাবাই কেরাম চিন্তা করলেন যে কার মাথা উঠা পর্যন্ত ভোজ এটা কত উঠা দেখার জন্য। বলে যে ওনাদের জমাতের মধ্যে সবচেয়ে যিনি লম্বা ব্যক্তি ছিলেন ওনাকে আনলেন এবং সবচেয়ে উঁচা উঠের উপরে বসাই দিলেন। উনি উঠের উপরে বসিয়া এদের কিন্তু নিচ দিয়া চলিয়া গেল, তারপরও ওনার মাথা সেই কাঁটার মধ্যে লাগে নাই, এত উঁচা ছিল। জেসে সাহাবাকে জমানে মে আল্লাহ মৌজুদ থে, আল্লাহ আজ ভি আপনি সারে কুদরত কে সাথ মৌজুদ হে। বলে যে দোস্ত যেভাবে যেই শক্তির সাথে আল্লাহ জাল্লা শানু সাহাবাই কেরামের জমানায় ছিলেন, আল্লাহ জাল্লা শানু সেই শক্তি নিয়ে আজও মৌজুদ আছে। ফরক মখলুক কা মখলুক সে পড়া হ্যায়, আল্লাহ কে সামনে কোই ফরক নেই। বলে যে দোস্ত শুধু পার্থক্য মখলুকের মধ্যেই হয়েছে, আল্লাহ শক্তির মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, মখলুকের মধ্যে পরিবর্তন আসে। উস জমানে মে তলওয়ার সে লড়তে থে তো তলওয়ার এক মিনিট মে এক আদমি কো কতল করতি হ্যায়। বলে যে সেই জমানার মধ্যে তলোয়ার দিয়ে যুদ্ধ হইত, তো তলোয়ারে এক মিনিটের মধ্যে একজন মানুষ চালাইত তলোয়ার দিয়ে। আজকাল অ্যাটম বম চালাতে হ্যায়, এক অ্যাটম বম সে লাখো ইনসান মর জাতে হ্যায়। বলে যে আজকে অ্যাটম বোমের দ্বারা যুদ্ধ হয় তো একটে অ্যাটম বোম মারিয়ে দিলে বলে যে একসাথে লক্ষ মানুষ মরিয়া যায়। আব ইসমে এক তলোয়ার সে অ্যাটম বম বহুত জ্যাদা তাকতওয়ার হ্যায়। বলে যে দোস্ত এক তলোয়ার থেকে একটা অ্যাটম বম অনেক শক্তি বেশি রাখে। লেকিন আল্লাহ কে সামনে জেসে উস জমানে মে তমাম তলোয়ারো কি আল্লাহ কে সামনে কোই হাসিয়ত নাহি থি, এসে জিতনে আটম বম বানা চুকে হ্যায় ইয়ে সারে কে সারে আটম বম আল্লাহ কে সামনে তিনকে কি হাসিয়ত নাহি রাখতে। বলে যে দোস্ত ওই জমানায় যেরকম তলোয়ার সমস্ত তলোয়ার আল্লাহর সামনে তার কোনো হাসিয়ত বা কোনো শক্তি ছিল না, ঠিক এমনি বলে এই জমানার সমস্ত এটম বম আল্লাহর সামনে একটা তিলকার বরাবর কোনো শক্তি নেই। হমারা ও খুদা জিসে নমরুদ কে আঁখ কো হুকুম দিয়া, ইয়া নার কুনি বরদম ওয়া সালামান আলা ইব্রাহিম, আজ ইব্রাহিম আলাইহিস সালাম কে লিয়ে আল্লাহ নে ঠান্ডি কর দি। বলেন যে আল্লাহ জাল্লা শানু যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আগুন কে আল্লাহ বললেন যে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তো আল্লাহ আগুন কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা করে দিয়েছিলেন। ইসি তরহ সে ইস জমানে কে সারে এটম বম ও সারে রাকেট সারে মিসাইল চলা দে, আমারা আল্লাহ ইস বাত পর কাদের হ্যায় কি ইউ ফরমাবে, ইয়া আইয়াতুহাল কানাবিলুজ জাররিয়্যা والأسلحة الجديدة كوني تبنة صغيرة لا تدور أحد من المسلمين বলেন যে দুষ্ট ওই আল্লাহ জাল্লা শানুজনি সমস্ত মিজাইল আর রকেট আর এসম্বমকে আল্লাহ এই কথা বলিয়া দেন আর এই হুকুম দেন যে ও এসম্বম আর মিজাইল আর রকেট তোমরা একটা চিন্তা বনিয়া যাও আর কোন ক্ষতি তুমি তোমরা মুসলমানের করিও না। জব আল্লাহ আমারা ইসমে কুদরত রাখতা হ্যায় তমাম হাতিয়ারো কো বেকার তিনকে কি তরহ সে কর দে। তো বলে যে আল্লাহর এই শক্তি আছে সমস্ত অস্ত্র একবারে বিলকুল একটা তিলকার মতো হয়ে যাবে, এটা কিচ্ছু করতে পারবে না, তার কোন শক্তি থাকবে না। রসুল পাক আলাইহিস সালাম আমি ইয়তিম ছোড় কর নহীঁ গয়ে। বলেন যে রসুল পাক আলাইহিস সালাম দোস্ত আমাদেরকে ইয়তিম বানাইয়া যান নাই। জিতনি আল্লাহ কি নুসরতে রহমতে বরকতে হুজুর কো মিলি ও সারি আপনি উম্মত কো দে কর গয়ে। বলেন যে যত রহমত আর বরকত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছিলেন সমস্ত রহমত আর বরকত আল্লাহর রসুল ওনার উম্মতকে দিয়া গেছে। আমি কিছু সে ডরনে কি জরুরত নেই, আল্লাহ সে ডরনা আমার লিয়ে কাফি। বলে যে দোস্ত আমাদের কাউকে ভয় করার কোন প্রয়োজন নাই, একমাত্র আমরা আল্লাহকে ভয় করলেই চলবে, আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা নে ফরমায়ে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। বলেন যে আল্লাহ জাল্লা শানুই কথা ফরমাইছেন যে যদি তোমরা ইন তানসুরুল্লাহ অর্থাৎ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তো জরুর আমি তোমাদেরকে সাহায্য করবো। ইলিয়াস সাহেব নে ফরমায়া যে আল্লাহ কে দিন কি মদদ কে লিয়ে আল্লাহ কে রাস্তে মে নিকলতা হ্যায় ফির কহতা হ্যায় মুঝে শক হ্যায় আল্লাহ কি মদদ মেরে সাথ হ্যায় ইয়া নহীঁ ও ফাসিক হো জাতা হ্যায়। বলেন যে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বাহির হইল আর সে এই কথার উপরে সন্দেহ করে, সন্দেহ তার যে আল্লাহ সাহায্য আমার সাথে আছে কি না, সেই ব্যক্তি ফাসিক হয়ে যায়। দাওয়াত ওয়ালে কাম কো আপনা কাম বানানা। বলেন যে এই জন্য আমাদের দাওয়াতের কামকে আপনার কাম বানাইতে হবে। রসুল পাক আলাইহিস সালাম কি জিম্মেদারি কো আপনি জিম্মেদারি সমঝনা। আর বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মেদারি কে নিজের জিম্মেদারি বানাইতে হবে। হুজুর কে কাম কো আপনি কামো কো ফাকিয়াত দেনা এবং নবীর কামকে আমার নিজের কামের উপরে অগ্রাধিকার দিতে হবে। আর জিল্লে দিন জিল্লে কে লিয়ে ইয়ে কাম আল্লাহ নে হামে নহীঁ দিয়া, ইয়ে সারি জিন্দগি কে লিয়ে দিয়া। আর বলেন যে ভাই দোস্ত এই কাম আল্লাহ চিল্লা চিল্লার জন্য আমাদেরকে দেন নাই, বলকে এই কাম আমাদের সারা জিন্দগি করার জন্য দান করছে। আম সারে হাজরাত সারি জিন্দগি কে লিয়ে তৈয়ার হ্যায় না। বলে যে ভাই আপনারা পুরা সব ভাই পুরা জিন্দগি জন্য তৈয়ার আছেন তো এই কাম করতে? সারি জিন্দগি ভি লগানি হ্যায় সারি দুনিয়া মে ভি জানা। বলে যে দোস্ত আমাদের পুরা জিন্দগি লাগাইতে হবে এবং পুরা দুনিয়া আমাদেরকে লাগাইতে হবে। কোন ভর যায়গা সারি দুনিয়া সারা দুনিয়া একে যাইতে তৈয়ার আছে ভাই।